శ్రుతి స్మృతి పురాణానామాలయం కరుణాలయం నమామి భగవత్పాదం శంకరం లోక శంకరం శ్రీహరిం పరమానందం ఉపదిష్టారమీశ్వరం వ్యాపకం సర్వలోకానాం కారణం తం నమామ్యహం. ఓం నమో నారాయణాయ. ভগবান শঙ্করাচার্যের দ্বারা প্রণীত অপরোক্ষ অনুভূতি, প্রথমে এর আগেও আমি বলেছি আমাদের কাছে সংস্কৃত তিনটে শব্দ প্রয়োগ হয়, একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ, আর একটা হচ্ছে অপরোক্ষ। প্রত্যক্ষ মানে হচ্ছে যেটাকে আমরা ইন্দ্রিয় দিয়ে জানতে বা বুঝতে পারি, আর পরোক্ষ মানে হচ্ছে আমি এখনো দেখিনি, শুনেছি খালি, সিধা সিধা আমার অনুভবে আসেনি। আর অপরোক্ষ অনুভূতি মানে হচ্ছে যখন ইন্দ্রিয় মন বুদ্ধি কোনো মাধ্যম ছাড়া যে জিনিসটাকে বোঝা যায় সেটা হচ্ছে অপরোক্ষ অনুভূতি, যেটা একমাত্র আত্মার ক্ষেত্রে, স্বরূপের ক্ষেত্রে হওয়া সম্ভব। অন্য সমস্ত বাইরের বস্তুকে জানার জন্য কোনো না কোনো ইন্দ্রিয় দরকার, স্বর্গ আমার থেকে ভিন্ন, তাহলে তাকে অনুভব করার জন্য শব্দ প্রমাণ থেকে, শ্রুতি প্রমাণ থেকে জানতে পারি, ব্রহ্মলোক জানতে পারি, দেবতারা কিভাবে থাকে, তাদের কি, সেসব আমরা পরোক্ষ জ্ঞান হয়। আমরা তো প্রত্যক্ষ মানে অনুভব করতে পারি না, কিন্তু আত্মা সবার থেকে অভিন্ন, আত্মা সবার স্বরূপ, সেই জন্য আত্মার জ্ঞান অপরোক্ষ রূপেই হবে। এবং তার জন্য, কারণ আত্মা থাকার জন্য ইন্দ্রিয়গুলো ব্যবহার করতে পারে, শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি ব্যবহার করতে পারে, আত্মার অস্তিত্ব ছাড়া এরা কেউ অস্তিত্বকে প্রাপ্ত করতে পারে না, সেই জন্য এরা কেউই শরীর মানে আত্মাকে দেখতে পায় না। একটা শ্লোক আছে খুব সুন্দর কঠোপনিষদে, পরাঞ্চি খানি ব্যত্রিনাথ স্বয়ম্ভু তসমাত পরাং পশ্যতি নান্তর আত্মন। এই পরমাত্মা ইন্দ্রিয়গুলোকে না বহির্মুখী করে বানিয়েছেন, কারণ কি আমাদের সংস্কার বাইরের জিনিস দেখার ইচ্ছা, তাই পরমাত্মা আমরা যেরকম চেয়েছি সেরকম বানিয়ে দিয়েছেন। পরাঞ্চি খানি ইন্দ্রিয়ানি, পরাঞ্চি মানে বাইরে, বাইরের দিকে যান, বহির্গচ্ছন্তি, পরাঞ্চি খানি ব্যত্রিনাথ, এই ইন্দ্রিয়গুলোকে বহির্মুখী বানিয়ে পরমাত্মা ইন্দ্রিয়গুলোকে পরমাত্মা দর্শন থেকে বঞ্চিত করে দিয়েছে। ব্যত্রিনাথ স্বয়ম্ভূ, যিনি পরমাত্মা সৃষ্টিকে যিনি বানিয়েছেন, তিনি ইন্দ্রিয় দ্বারা আমরা পরমাত্মাই দেখতে পাই। তাই পরমাত্মার জ্ঞান বা আত্মস্বরূপের জ্ঞান করতে হলে প্রথম হচ্ছে মন থেকে এটাকে যে ইন্দ্রিয় প্রয়োগ করলে হবে না, তাই ইন্দ্রিয়গুলোকে সংযম। পরাঞ্চি খানি ব্যত্রিনাথ স্বয়ম্ভূ তসমাৎ পরাং পশ্যতি, এই জন্য ইন্দ্রিয়গুলো খালি বাইরের বস্তুকে দেখো, নন্তর আত্মান ভেতরে স্থিত, নিজের ভেতরেই বিদ্যমান যে শুদ্ধ চেতন আত্মস্বরূপ পরমাত্মা বসে আছেন, তাকে দেখতে পায় না। তাহলে তো আত্মজ্ঞানের কোনো উপায় নেই, কারণ আমাদের বুদ্ধিতে তো এই বসে আছে যে ইন্দ্রিয় দিয়ে আমরা যা জানতে পারবো সেটাই জ্ঞান। কিন্তু শ্রুতি বলছেন না, কশ্চিত ধীরা, কোন একজন ধীর পুরুষ মানে ধৈর্যবান এবং বিবেক সম্পন্ন ব্যক্তি, কশ্চিত ধীরা মানে কোন অবস্থাতেই নিজের সিদ্ধান্ত থেকে বিচলিত হয় না, এরকম পুরুষকে ধীর বলা হয়েছে। প্রত্যেক আত্মানব ঈশ্বর নিজের আত্মাকে জানার ইচ্ছা নিয়ে সে কি করেছে, ইন্দ্রিয়গুলিকে ভেতর দিকে আবৃত্ত চক্ষু সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযমিত করে বাইরে দৌড়ানো বন্ধ করতে হবে। কেন করেছে, ভগবান একরকম বানিয়েছে সে তো উল্টা কাজ কেন করবে, কারণ কি ভগবানের সৃষ্টি চালাবার জন্য ভগবান একরকম করেছে, আর আমি জন্ম মৃত্যু চক্র থেকে এখন মুক্ত হতে চাই, তখন ভগবানের সহযোগিতা করবে। অমৃতত্বম ইচ্ছন, অমৃতত্ব মানে এই অমৃতত্বকে প্রাপ্তির ইচ্ছা নিয়ে মানে জন্ম মৃত্যুর যে সাইকেল অনাদিকাল থেকে ঘুরে আসছে তার থেকে বেরিয়ে আসার জন্য কোনো কোনো দৃঢ়তার সাথে দৃঢ়ভাবে লেগে থাকে, তো আত্মসাক্ষাৎকার করে। এই আত্মসাক্ষাৎকার এরই অন্য নাম হচ্ছে অপরোক্ষ অনুভূতি। অপরোক্ষ অনুভূতি করতে গেলে প্রথম হচ্ছে নিজের বর্ণ এবং আশ্রম ধর্মকে নিষ্কামভাবে পালন করতে হবে, তাতে অন্তঃকরণ শুদ্ধ হলে বিবেক বৈরাগ্য সৎ সম্পত্তি মুমুক্ষুত্ব অধিকারী তোমার মধ্যে আসবে, তখন বিচার আপনি আপনি নিজের মধ্যে থেকে বিচার আসে যে আমি কে, জীব কি, জগৎ কি, ঈশ্বর কি, ইন্দ্রিয় কি করে, এই বিচার তখন আসতে থাকে। তার উত্তরের জন্য তখন সে শাস্ত্রকে অবলম্বন করে বা গুরুর কাছে গিয়ে জানতে চায় যে বাস্তবিক এই পরম সত্য কি বস্তু তাকে কর্তৃক মানতে পারা যাবে, কিভাবে জানতে পারা যাবে? তখন তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সে ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আত্মজ্ঞান প্রাপ্ত করতে হলে কি করতে হবে, তা প্রণিপাতেন, প্রণাম মানে একটা সাবমিসিভ ভাব, নিজের নিজের অহংকারকে আগে দাবাতে হবে। তদ প্রণিপাত পরিপ্রশ্নেন, তারপরে গুরুর কাছে কি প্রশ্ন করতে হবে, কখন প্রশ্ন করতে হবে, সেবায়া, যখন গুরু সেবার দ্বারা আশ্রমে বা গুরু সেবা দ্বারা যখন তিনি একটু খালি সময় বা তিনি স্থির প্রসন্ন হয়ে সেবার দ্বারা প্রসন্ন হলে তখন তাকে প্রশ্ন করলে তখন সেই প্রশ্নের উত্তর মানুষ সহজেই শুনে, কারণ সেবার দ্বারা তার অন্তঃকরণ শুদ্ধ হয়েছে বা বর্ণ আশ্রম পালন দ্বারা তখন তো সেটাকে বুঝতে পারে। এখন এইখানে অজ্ঞান কি জিনিস, এই যে চেতন আর জ্বরকে মিলিয়ে ফেলা, জ্ঞান জিনিস যে বস্তু যেটা তাকে সেইভাবে জানা, এবং যে দুটো কখনো মিলে মিলতে পারে না তাকে যে মিলিয়ে দিই সেটা কি করে হওয়া সম্ভব হলো, এটা নিয়ে বিচার করা। এরকম বিচার করতে করতে একটা সময় আসবে শরীর থেকে আমি ভিন্ন এটা মানুষ বুঝতে পারে, এবং পূর্বমীমাংসা দর্শন আমাকে সহযোগিতা করে যে তুমি যদি যাগযজ্ঞাদি কর্ম করো তুমি সুভোগ করবে। আমি যদি শরীর হতাম, এই শরীরটা নিয়ে তো আমি স্বর্গে যেতে পারবো না, তাহলে স্বর্গে গিয়ে কে সুখ সুভোগ করবে? তার মানে এই শরীরটা চলে গেল, তার পেছনে আমি থাকবো, আমার যে অস্তিত্বটা থাকবে। কিন্তু পূর্বমীমাংসা দর্শন আপনাকে সূক্ষ্ম শরীরের সাথে মিলিয়ে কর্তা ভক্ত রূপে বলে, তাই তুমি এই এই জন্মে যদি শুভ কর্ম ধর্ম কর্ম করো বা যাগযজ্ঞাদি ভালো কর্ম করো, তো আগের জন্মে তোমার কর্মের ফলস্বরূপ তুমি স্বর্গলোকে বা ব্রহ্মলোকে যাবে, উপাসনার সঙ্গে কর্ম করলে ব্রহ্মলোকে যাবে। কিন্তু এর থেকে পেছনে একটা শুদ্ধ আত্মা আছে, শুদ্ধ আত্মা হচ্ছে এই সূক্ষ্ম শরীরের সঙ্গেও তার কোনো সমস্যা নেই, সম্বন্ধ নেই, সে সর্বথাই অসঙ্গ, কিন্তু তার বিদ্যমানতাতে সূক্ষ্ম শরীর বা স্থূল শরীর কাজ করতে পারে। তাই আত্মাকে বুঝতে হলে কোনো না কোনো উপাধি চাই, কিন্তু উপাধির সঙ্গে এই উপাধি মানে যার মাধ্যমে আমরা বুঝতে পারি, যেমন হিট কি বা লাইট কি সেটা বুঝতে হলে আমাদেরকে কোনো না কোনো বস্তুকে প্রকাশিত হলে সে প্রকাশমণ্ডিত বস্তু দেখো এইটা যার জন্য আমরা একে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লাইট, যার জন্য তুমি গরম অনুভব করো সেটা হচ্ছে হিট, মানে কোনো একটা বস্তুকে ধরে তখন যেটাকে আমরা অনুভব করি, তার মানে কোনো একটা এনার্জিকে যদি আমাদের দেখাতে হয় বা বোঝাতে হয় তাহলে আমাকে কি করতে হবে, কোনো একটা উপকরণ চাই সাথে, কিন্তু সে উপকরণটার সাথে সে এনার্জির কোনো সম্বন্ধ নেই, কিন্তু তার দ্বারা কোথায় বোঝা যাবে। সেরকম শুদ্ধ চেতন আত্মাকে বুঝতে হলে কোনো একটা উপাধি দরকার, সেই জন্য ভগবান এই শরীরটা আমাদের দিয়েছে, এই শরীরের মাধ্যমে আমরা নিজেদের স্বরূপকে অনুভব করতে পারবো। কি করে অনুভব করতে পারবো? শরীর যতগুলো অবস্থার মধ্যে দিয়ে পরিবর্তন হতে থাকে সেই পরিবর্তনগুলোকে যিনি দেখেন যে অপরিবর্তনীয় তত্ত্ব সেইটা আমি, কারণ কি পরিবর্তনকে বোঝবার জন্য কোনো একটা অপরিবর্তনীয় তত্ত্ব সেখানে থাকতেই হবে, অথবা পরিবর্তনকে বুঝতেই পারবে। এরকম বাল্যকাল থেকে নিয়ে বৃদ্ধ অবস্থা অব্দি যত রকমের পরিবর্তনকে আমি অনুভব করেছি সেই সমস্ত অনুভবের পরিবর্তনের সাক্ষী হচ্ছে আমি পারমার্থিক স্বরূপ। সেরকমই জাগ্রত স্বপ্ন সুষুপ্তি কালকে যে এখান থেকে আমাদের শুরু হয়েছিল, আমরা তিনটে অবস্থাকে রোজ অনুভব করি। জাগ্রত কালে আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে বাইরের স্থূল বস্তুকে বস্তুর জ্ঞান প্রাপ্ত করি, তাকে নিয়ে ব্যবহার করি, তার দ্বারা সুখী দুঃখী হই, এটা হচ্ছে জাগ্রত কালের ব্যবহার। আর স্বপ্নকালে আমাদের ওই জাগ্রতকালীন কর্ম বা ক্রিয়ার জন্য যে সংস্কারটা ভেতরে ঢুকেছে সেখানে যার মধ্যে আমার মন বেশি লেগে আছে সেটাই স্বপ্নকালে বাসনা রূপে ওই আত্মার প্রকাশ দ্বারা প্রকাশিত হয়ে তখন আমার সামনে এসে আবার দাঁড়ায়। ওই বস্তুগুলি আবার আমি প্রাতিভাসিক বস্তুগুলোকে আমরা যে বস্তুগুলো কিনে জাগ্রতকালীন ব্যবহার করছিলাম সেইগুলি এখন প্রাতিভাসিক হয়ে একটা বন্ধ ঘরে শুয়ে আছি, দেখছি হিমালয়ে ঘুরে বেড়াচ্ছি, বন্ধ ঘরের মধ্যে তো হিমালয় থাকতেই পারে না, এই প্রাতিভাসিক তখন আর কি ওই বস্তুগুলোকে দেখি এই তখন আমার প্রাতিভাসিক সুখ দুঃখ হয়। কিন্তু ওই প্রাতিভাসিক বস্তুটিকে যে সুখ দুঃখ হয় সেটা কিন্তু ব্যবহারিক, কারণ কি আপনি যদি দেখেন যে কোনো সময়তে জঙ্গলে ঘুরছেন একটা বাঘ আপনাকে তাড়া করেছে, আপনি দৌড়চ্ছেন খুব দৌড়চ্ছেন, হঠাৎ আপনার ঘুমটা ভেঙে গেল, আপনি ঘুমতে পারেন কিন্তু প্রশান্তি নেই, যেন মনের মধ্যে একটা মানে হাঁপানো বা দুঃখ বা ভয় এরকম একটা থাকবে, মানে ওই প্রাতিভাসিক বস্তু ওখানে ছিল কিন্তু মন তো একটাই, মন ওটা দেখছে, মন ওই প্রাতিভাসিক বস্তুটাকে তখন প্রাতিভাসিক বলে বুঝতে পারেনি, ওটাকে সত্য বলে ওর দ্বারা ভয় জাগলে ওই সময় হঠাৎ যদি জেগে যায় এই প্রাতিভাসিক বস্তু থেকেও ব্যবহারিক সুখ, সেটা প্রত্যেক মানুষের জীবনের অনুভব আছে, বস্তু প্রাতিভাসিক কিন্তু সুখটা ব্যবহারিক, আমি যেগো ওই সুখ দুঃখের একটা সেমব্লেন্স বা তার একটা ধারা মনের মধ্যে আমাদের দেখে থাকে। এই জাগ্রত কেন মিথ্যা? কারণ কি জাগ্রতের কোনো বস্তু স্বপ্নে কাজে আসে না। তাহলে জাগ্রতের কোনো বস্তু যখন স্বপ্নে কাজে আসে না এবং স্বপ্ন কোনো বস্তু জাগ্রতে কাজে আসে না, সেই জন্য স্বপ্নের কোনো বস্তু জাগ্রতে কাজে আসে না বলে স্বপ্ন মিথ্যাটা ভাবতে আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু জাগ্রতের বস্তু তো স্বপ্নে কাজে আসে না, তাহলে জাগ্রত কেন মিথ্যা হবে না? আর হ্যালো ওম হ্যালো হ্যালো স্বামীজি, হ্যাঁ কানেক্টটা একটু, হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা কিছু বলতে চাইছেন, একজন হাত তুলেছেন, কেটে যাচ্ছিল সেটাই বলতে চাচ্ছিলাম, কেটে যাচ্ছিল। হ্যাঁ ঠিক আছে, এখন শুনতে পারা যাচ্ছে, থ্যাংক ইউ। এখন শুনতে, আসলে মাঝখানে একটা কিছু একটা ফোন করেছেন নীলাঞ্জন। ইন্দ্র কাজ করে না, তার মানে কি হচ্ছে, জাগ্রত কালের বস্তুর মধ্যে পরিবর্তন হলো বিষয়, কিন্তু আমি যেই আমি জাগ্রত কালের স্থূল বস্তুকে অনুভব করেছি সেই আমি ওই বস্তুকে স্বপ্নেও দেখেছি, আর সেই আমি আবার সুষুপ্তি কালে কিছু ছাড়া আনন্দে ঘুমিয়েছি। এই যে একটা তত্ত্বের তিনটের মধ্যেই মানে অনুস্যূত থাকা, মানে তিনটে অবস্থার মধ্যে যিনি অপরিবর্তনীয় ভাবে বিদ্যমান আছেন, অর্থাৎ যেইগুলিকে তিনি দেখছেন সেগুলো সব পরিবর্তন হতে থাকছে, ওই জন্য ওগুলো মিথ্যা। প্রথমেই মিথ্যার পরিভাষা বলেছিলাম যে যেইভাবে যেটাকে নিশ্চয় করা হয় সেটাকে যার তার মধ্যে যদি পরিবর্তন হতে থাকে বেদান্তিক দৃষ্টিকে তাকে মিথ্যা বলা হয়। বেদান্তিক দৃষ্টি মানে মিথ্যা মানে সে বস্তু নেই এরকম ব্যাপার নয়, মিথ্যা মানে হচ্ছে যে জিনিসটাকে যেভাবে নিশ্চয় করেছি সেই জিনিসটাকে সেভাবে উপভোগ করতে না পারা, এটা হচ্ছে মিথ্যার পরিভাষা। তাহলে এখন কি হবে, এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তে যে তিনটে অবস্থাতেই এই অবস্থাগুলো ব্যভিচার করতে থাকে, কিন্তু এই তিন অবস্থার মধ্যে অনুসূর যে আমি সে আমি কিন্তু তিনটে অবস্থা অনুভব করে অপরিবর্তনীয় থাকে। কিন্তু আমরা তাহলে সুখে দুঃখী কে হয়? এই মনের সঙ্গে তাদাত্ম্য করে সুখ দুঃখ মনের ধর্ম, যে মুহূর্তে উঠে পড়ি তখন মনের সঙ্গে তাদাত্ম্য করে আমি সুখী আমি দুঃখী। প্রাণের ধর্ম হচ্ছে ক্ষুধা পিপাসা, তা ক্ষুধা পিপাসা প্রাণের প্রাণের ধর্মের সঙ্গে তাদাত্ম্য করে আমি ক্ষুধি আমি ক্ষুধার্ত আমি পিপাসিত, এইভাবে আমরা বলি। জন্ম মৃত্যু শরীরের ধর্ম, স্থূল শরীরের ধর্ম, আমার একটা বার্থডে আরে আমি মরে যাবো, বার্থডেকে সেলিব্রেট করি আজকে মরার ভয় রয়েছে, অথচ এই আমার সঙ্গে জন্ম মৃত্যুর সম্বন্ধ নেই, আমার সঙ্গে সুখ দুঃখের সম্বন্ধ নেই, আমার সঙ্গে ক্ষুধা পিপাসার সম্বন্ধ নেই, আমার সঙ্গে জরা ব্যাধির কোনো সম্বন্ধ নেই, আমি সর্বথাই অসঙ্গ সর্বথাই ব্যাপক পূর্ণ। এই এই বিচারটাকে যত বার বার বার বার যুক্তি দ্বারা পুষ্ট করে মনের মধ্যে বসাতে পারবো ঈশ্বরের কৃপাতে। কালকে বৃহদারণ্যক উপনিষদে একটা মানে উদ্গীত ব্রাহ্মণের একটা সুন্দর মন্ত্র এসেছিল, তখন পরমাত্মা কি করেন, যেই বাসনাগুলোর জন্য আমি এই সংসারে ঘুরে বেড়াচ্ছি কিন্তু যে মুহূর্তে আমার ভগবত প্রাপ্তির বাসনা তীব্র হতে থাকবে, কারণ সে প্রত্যেক ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা আছে, সে অধিষ্ঠাত্রী দেবতারা তো আগের জন্মে দেবত্ব প্রাপ্তি করার জন্য কর্ম উপাসনা করেছে এবং তারা সেই সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমে বসে তারা ভোগে, এখন তাদের তো ভগবান কিছু করতে পারে না, তখন কি করে আমাদের মনের থেকে সেই বাসনাগুলো নিয়ে ইন্দ্রিয় সব সব জায়গাতেই একই দেবতা আছে, তোমরা এই এই শরীরে গিয়ে ভোগ করো, এমন একটা জায়গায় সেই দেবতাদেরকে ইয়ে করে দেয়। এই শরীর ভগবান করেন এই কাজটা, এই খুব সূক্ষ্ম কাজ, মানে দেখবেন কিছুদিন পরেই মনের থেকে জাগতিক বস্তু সম্বন্ধের ইচ্ছাগুলিই বদলে যাচ্ছে। যেই মুহূর্তে ভগবত প্রাপ্তির ইচ্ছা বা ভগবান আত্মজ্ঞানের ইচ্ছা মনে হবে, প্রথমে তো একটু স্ট্রাগল হবে, তারপরে ভগবান কিভাবে আমাদের সহযোগিতা করেন সেই মন্ত্র উপনিষদ বলেছে, যে সেই মানে আমাদের প্রাণাত্মক দেবতা সে কি করে, যে বাণীর অধিষ্ঠাত্রী দেবতা যে অগ্নি, সেই অগ্নিকে, অগ্নির মধ্যে মানে অধিষ্ঠাত্রী দেবতার মধ্যে যে বাসনা গুলো থাকে সেগুলোকে নিয়ে মানে দিশার পারে দিয়ে আসে, দিগন্তে দিয়ে আসে। মানে হচ্ছে যে দিগন্ত বলতে এখানে অভিপ্রায় ছিল দিশার তো কোনো অন্ত নেই, যেখানে অশাস্ত্রীয় অসম্প্রদায় লোকেরা ভোগ লিপসুলো তাদের কাছে সেই বাসনা গুলোকে তিনি দিয়ে দেন। ঠিক আছে, কেন না তোমরা ভোগ করতে চাও তো এই শরীরের মাধ্যমে ভোগ করো, কিন্তু এই শরীরটাকে আর এখন মানে ভোগের ইচ্ছা যেন তার মধ্যে না জাগে। এই জন্য উপনিষদ একথাও বলেছে যে একবার যদি মন ওই ভোগের ইচ্ছা থেকে উঠে যায় তাহলে আর যেন ওই ভোগের দিকে না যায়, বা যেখানে মানে ভোগ লিপ্স ভোগ ব্যক্তিরা থাকেন সেখানে যেন মানে সংসর্গ করতে ইচ্ছা না হয়। ভোগ ইচ্ছা বা ব্যবহারিক জাগতিক ভোগ ব্যক্তিরা যেখানে থাকেন সেই তাদের মধ্যে গিয়ে তাদের সঙ্গে সংসর্গ করা বা তাদের সঙ্গে ব্যবহার করা সেটা যেন আর না করা হয়, উপনিষদের মন্ত্র বলেছে। কারণ কি, ভগবান আমার ইচ্ছা অনুযায়ী, ভগবান বলেছেন যে যত মাম প্রপদ্যন্তে তামস্তথৈব ভজাম্যহম্। তার মানে আমার মধ্যে যখন ভগবত প্রাপ্তির ইচ্ছা তীব্র হতে থাকে, বৈরাগ্য হতে থাকে, তখন ভগবান আমাদের সহযোগিতা করে। আমার এই পূর্বকৃত কর্ম অনুযায়ী যে যে বাসনা নিয়ে বা জাগতিক বাসনা নিয়ে এসেছিলাম সে জাগতিক ভোগের বাসনা গুলোকে তিনি মন থেকে সরিয়ে দেন, আর ভগবত প্রাপ্তির ইচ্ছার জন্য যে বাসনা গুলোকে সেগুলোকে তিনি পুষ্ট করতে থাকেন। এটা হচ্ছে ভগবানের যোগক্ষেম ভম ভমে সূক্ষ্ম স্থিতি। অনেক আমরা ভাবি যোগক্ষেম মানে বাইরে খাওয়া দাওয়ার বস্তু বা ভোগ, কিন্তু না, এগুলো হচ্ছে সূক্ষ্ম স্থিতি। মানে যেই মুহূর্তে আমার ঈশ্বর ভগবত প্রাপ্তির ইচ্ছা মনোবৃত্তিটা বদলাতে থাকে তখন ভগবান আমাদের মধ্যে এই ভগবত প্রাপ্তি সম্বন্ধে ইচ্ছা, যদিও সেটা একটা খুব সর্ষে দানার মতন আছে, কিন্তু তাকে সৎসঙ্গের মাধ্যমে ঘিরে সেটাকে বাড়ানো, সেটাকে বড় হতে দেওয়ার জন্য ভগবান সহযোগিতা করতে থাকে। সবার জীবনে এটা আসে, ভগবান সুযোগও সবাইকে দেন, কেউ সেটাকে উপযোগ করতে পারে, কেউ সেটাকে উপযোগ করতে পারে না, বুঝতে পারে না, ঘাবড়ে যায়। কিন্তু যদি একবার ভগবানকে নির্ভর করে সে বেরিয়ে আসতে পারে, তারপরে তার জীবন একদম সুন্দর আনন্দময়, কোথাও কোনো প্রতিবন্ধক নেই। তাই এই যে জাগ্রতের বস্তু স্বপ্নে কাজে আসে না, স্বপ্নের বস্তু জাগ্রতে কাজে আসে না, এবং স্বপ্ন জাগ্রত কোনো বস্তু সুষুপ্তিতে কাজে আসে না, কিন্তু এই তিনের মধ্যে অনুসূর্য শুদ্ধ চেতন যিনি জাগ্রত সুখ অনুভব করেন, স্বপ্নিক সুখ দুঃখকে অনুভব করেন, আর সুষুপ্তিকালীন সুখ অনুভব করেন, সেখানে তো কোনো দুঃখ নেই কারণ স্বরূপের সঙ্গে এক হয়ে আছে সেখানে। অথবা সমাধি অবস্থা ধ্যানের সময় যখন জাগ্রত অবস্থা বসে আপনি ধ্যান করছেন, কিন্তু কোনো বাইরের বস্তুর সঙ্গে কোনো সম্বন্ধ নেই, মনে একটা আনন্দের ধারা চলতে থাকে, এই এইটাকে যিনি অনুভব করেন আর কি, এই আনন্দ মনে কিন্তু এই ধারাটা, কিন্তু যিনি যিনি জন্য এটাকে আমরা অনুভব করতে পারি তিনি হচ্ছেন আত্মা, তিনি হচ্ছেন আত্মা। যদি একটা আমাদের বৃহদারণ্যক বার্তিকে একটা শ্লোক সুন্দর লিখে বার্তি, আত্মা যদি দুঃখী হয় তাহলে সুখ দুঃখকে জানবে কে, কেন কর্তা কখনো কর্ম হতে পারে না। আমি কিছু কাজ করছি, আমি সেই কাজের বিষয়ে অবশ্যই হতে পারে না, আমি হাঁটছি তো আমি গিয়ে কোনো বাজারে যাব বা আমি কোনো দোকানে যাব বা বাড়িতে যাব, মানে ওটা হচ্ছে কর্ম। তা আমি ক্রিয়া হচ্ছে এক জায়গায় আরেকটা বস্তুকে প্রাপ্ত করছি। যদি আত্মা যদি দুঃখী হয়ে যাবে তাহলে দুঃখকে জানবে কে, কারণ কি নিজে তো নিজেকে বিষয় করতে পারবো না। আমি তো এই ভালো নাচতে পারি, আমাকে যদি কেউ বলে যে তুমি নিজের কাঁধের উপর উঠে নেচে দেখাও তো আমি কখনই পারবো, কারণ কি নিজেকে নিজে বিষয় করা যায় না। সেই জন্য আত্মা যদি দুঃখী হবে তাহলে দুঃখ সুখ দুঃখকে জানবে কে, তাই আত্মার মধ্যে সুখ দুঃখ নেই। সো নাইস লজিক, এটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সুখ দুঃখ মনের ধর্ম, সুখ দুঃখকে আমরা দেখতে থাকি, তাই সুখ প্রাপ্তির ইচ্ছাও চলে যাবে মন থেকে, কারণ তো মন জড়ের ভোগ নেই আর চেতনেরও ভোগ নেই, কিন্তু অদ্ভুত এক সংমিশ্রণ করে ফেলি আমরা, ভোগের ইচ্ছা সুখ ভোগের ইচ্ছা মনে যাবে, জড় একলা ভোগ করতে পারে না আর আত্মার মধ্যে কোনো ভোগ নেই, আত্মা সর্বতো অসঙ্গ, কিন্তু এমন একটা অদ্ভুত সংমিশ্রণ আমরা করে ফেলি অজ্ঞানের ফলে, একটা সুখ ভোগের ইচ্ছা মনে জেগে ওঠে, আর যতদিন এই সুখ ভোগের ইচ্ছা মন থেকে বাইরের বস্তু ততদিন আমরা বাস্তবিক সুখ পাবো না, ক্ষণিক সুখ পাবো, আর সেটার থেকে সন্তুষ্ট থাকতে হবে। এই জন্য এখানে আত্মা যদি দুঃখী ভাবে, হ্যাঁ ওই শ্লোকটা একটু বলুন তো মহারাজ, দুঃখী যদি ভাবে আত্মা কো সাক্ষী দুঃখী নভাবে ধি ভিত্তি সহস্রনাম সাক্ষীয়ম কথম বিক্রিয়ম। সুরেশ্বরাচার্য লিখছেন আত্মা যদি দুঃখী হবে তা সুখ দুঃখ জানবে কে, আমি তো আমার বুদ্ধি হাজার রকমের বুদ্ধির বৃত্তির আমি সাক্ষী, আমি দেখতে থাকি তা বিক্রিয়া আমার মধ্যে কোথায়, কথম অহম বিক্রিয় ভাবে আমার মধ্যে বৃহদারণ্যক আমি বলবো বার্ষিক সংখ্যাটাও আপনাকে বলতাম, কিন্তু বইটা তখন ই আছে, বার্ষিক বইটা আমার কাছে নেই, কিন্তু বৃহদারণ্যক বইটার মধ্যে আছে। দুঃখী যদি ভবেত আত্মা কো সাক্ষী দুঃখী ন ভাবে, আত্মা যদি সুখী দুঃখী হবে তা সুখ দুঃখকে জানবে কে? ধি বৃত্তি সহস্রানাম সাক্ষী হম কথম বিক্রিয়, হাজার রকমের বুদ্ধি বৃত্তি সাক্ষী আমি, তাকে দেখতে থাকি, আমি কি করে বিকারী হব? অত বিকার তো বুদ্ধিতে, বিকার তো বুদ্ধিতে। সেই জন্য এই এইভাবে এই কে কোন জিনিসটা কোথায় আছে সেটাকে যদি আমরা ঠিক ঠিক মানে বুঝে নিতে পারি, তাহলে কখনো আত্মার সঙ্গে তার সম্বন্ধ হবে না। আর ভ্রান্তিতে যদি সম্বন্ধের প্রতীতি হয় সত্যি সত্যি, যেমন ভ্রান্তিতে আমরা রজ্জুর উপরে সর্পকে দেখি, কখনোই সর্পের বিষ ওই দড়িতে যায় না। ভ্রান্তিতে আমরা মরুভূমিকে একটা জলাশয় দেখি, কিন্তু মরুভূমির বালিও অমনি শুকনোই থাকে, কখনো ভিজে হয় না। সেরকম অনেক জন্মের অনেক শরীরে যদি অনেক রকমের বাসনা বা ক্রিয়া হয়েও থাকে, সেগুলো সব স্থূল সূক্ষ্ম শরীরের মধ্যে আছে, আত্মার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা কখনো এই এত জন্মের এত পাপ ভোগ না করে কি করে মুক্ত হবো? আমি আত্মার সঙ্গে কোনো সম্বন্ধই নেই, খালি এটাকে নিজেকে ওর থেকে আলাদা করে জানা বুঝে নেওয়া, ব্যাস এটুকু বুঝতে পারলেই জ্ঞানাগ্নি সর্বকর্মানাম ভস্মসাৎ করতে দিতে। এই জ্ঞানাগ্নির দ্বারাই সমস্ত কর্ম সঞ্চিত কর্ম জ্বলে যায়, মানে তিনকালে আমার সঙ্গে কোনো সম্বন্ধই নেই, প্রিয়মান কর্মের সঙ্গে তো কোনো সম্বন্ধ হয় না। আর এই বইটাতেই আসবে ভগবান আগে বিবেক চূড়ামণিতেও বলেছেন, জ্ঞানীর দৃষ্টিতে প্রারব্ধও থাকে না, শরীরই নেই তা প্রারব্ধ কার? এখানে বলবে এটা আসবে, এখানে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। এখানে তো বিবেক চূড়ামণিতে তো কেবল একটা দুটো শ্লোক দিয়ে বলেছেন, কিন্তু এখানে বোঝাবেন প্রারব্ধ নামের কোনো বস্তু নেই, যেটা আমরা ভাবি প্রারব্ধে আছে কি করবো, এরকম প্রারব্ধ নেই। প্রারব্ধ মানে তোমার পূর্ব পুরুষকার বর্তমান প্রারব্ধ, তাহলে এই সময় যদি আমরা আমাদের কর্ম বা আমাদের প্রচেষ্টাকে ঠিক রাখি তো প্রারব্ধ সর্বদাই ভালো, সর্বদা ভালো হয়ে আসবে। কিন্তু এটা হচ্ছে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধির প্রারব্ধ সঙ্গে যোগ থাকে, ক্রিয়াও সেখানে ভোগও সেখানে, আত্মাতে কোনো ক্রিয়াও নেই আত্মাতে কোনো ভোগও নেই, আত্মাতে কোনো ক্রিয়াও নেই আত্মাতে কোনো ভোগও নেই। আজ আমরা 58 থেকে শুরু করবো, ত্রয়ম এবং ভাবে মিথ্যা গুণত্রয় বিনির্মিতম অস্য দ্রষ্টা গুণাতীত নিত্য হি একশ্চিদাত্মকঃ ত্রয়ম এবং ভবেন মিথ্যা গুণত্রয় বিনির্মিতম অস্য দ্রষ্টা গুণাতীত নিত্য একশ্চিদাত্মকঃ। এই তিন অবস্থায় ভবেত মিথ্যা, নিশ্চিত এগুলো মিথ্যা হচ্ছে, এর মধ্যে কোনো পারমার্থিক সত্যত্ব নেই, কারণ গুণত্রয় বিনির্মিতম, এটা ত্রিগুণের থেকে, ত্রিগুণের গুণ তিন গুণ থেকে এসছে। আর এই তিন গুণ হচ্ছে প্রকৃতির ধর্ম, মায়ার ধর্ম, আত্মা গুণাতীত। দেখুন ভগবদ গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলেছেন, কিন্তু আমরা অন্যদিকে ওর অভিপ্রায়টাকে নিয়ে যাই, যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দ্বিতীয় অধ্যায়ের 45 নম্বর শ্লোকে বলেছেন, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ সেম আত্মবান। ভগবান এদিকে অর্জুনকে বলছে যে তুমি গুণাতীত হও, আর এদিকে বলছে আবার যুদ্ধও করো, কিরম বিপরীত বিপরীত কথা, একই ব্যক্তি একই ব্যক্তিকে বলছে কিন্তু বিপরীত কথা নয়। এটা হচ্ছে মানুষ জীবনের পরম লক্ষ্য, যে গুণের মধ্যে থেকেও আমি গুণাতীত, আমি নির্গুণ। যেখানে বলছি না ত্রয়ম এব ভবেত মিথ্যা, এই তিন জাগ্রত স্বপ্ন সুষুপ্তিতে আমি যা কিছু ব্যবহার করি এর মধ্যে কোনো পারমার্থিক সত্যত্ব নেই, এটা ত্রিগুণের তিন গুণের দ্বারা উন্নীত, গুণত্রয় বিনির্মিত। পরন্তু এই এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তির যা কিছু ব্যবহার এবং গুণের যা কিছু ব্যবহার সেটাকে যিনি দেখেন তিনি গুণাতীত, তার সঙ্গে গুণের কোনো সম্বন্ধ নেই, অশ্বদ্রষ্টা গুণাতীত। কত স্পষ্ট নির্দেশ দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলছেন, কিন্তু আমাদের ওই একটা দুটো শ্লোককে আমরা ধ্যান দিই না, আমরা ভাবি কর্মের কথা, কারণ কর্মে এই জন্য বলছেন যুদ্ধ করতে পর্যন্ত, কারণ কি যতক্ষণ পর্যন্ত না নিজের বর্ণ আশ্রমের কর্মকে পর্যন্ত অনেক যুদ্ধ করেছে, অনেক যুদ্ধে জিতেছে, তবুও ভগবান কেন বলছে আবার যুদ্ধ করো, অর্জুনের মধ্যে কোনো বীরতা বা পুরস্কারের কোনো কমি ছিল না, কিন্তু এতদিন অর্জুন যুদ্ধ করেছে, আমি বীর, আমি অর্জুন, আমি এই যুদ্ধে অহংকারের সাথে যুদ্ধে জিততে হবে, এই ফল। এখন খালি ভগবান বলছে এখনো তুমি যুদ্ধই করবে, কিন্তু এখন তুমি এটা জেনে যুদ্ধ করো যে আমি তোমার জন্য সব কাজ আগে থেকে করেই রেখেছি, খালি তোমাকে নিমিত্ত হতে হবে। এই ভাবটা মনে আসলে তখন তুমি আত্মজ্ঞানকে বুঝতে পারবে। খালি এইটুকু ডিফারেন্সের জন্য এত বড় ভগবদ গীতা, শুধু এইটুকু ডিফারেন্স কে অর্জুনের মধ্যে দিয়ে করে বসাবার জন্য। অর্জুন এমন নয় ভীত লোক যে যুদ্ধ থেকে পারে, কিন্তু এতদিন পর্যন্ত এবং সেই কাজটা না করলে বুঝতে পারা যাবে না যে আমি কাজ করতে গিয়ে আমার অহংকার অথবা কাজ করতে গিয়ে আমার ফলের ইচ্ছা মনে আসছে কি আসছে না, কাজ থেকে পালিয়ে গেলে হবে না, পালিয়ে গেলে বোঝা যাবে না, আমার এই সংস্কার আমার মধ্যে থেকে যাবে, আবার কখনো উদ্ভূত হয়ে আসবে। এই জন্য এই মহাপুরুষের স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দের এরা বড় বড় এরকম কর্মসংস্থান করে গেছে, এখানে এসে কর্ম করতে গিয়ে আমি আমার অহংকারকে সেখানে বা আমি আমার যে ফল ইচ্ছাটাকে সেখানে নষ্ট করতে পারছি, কেবল নিষ্কাম ভাবে করতে পারছি কি করতে পারছি না সেটা বোঝা যায়, এবং সেটা একদিনে যায় না, অনেক সময় লাগে সেটা। অথবা জন্মান্তরে করা থাকলে তখন এক জন্ম অল্প লাগে, মানে অনেক জন্ম ঘুরে অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরামগতি, অনেক জন্মতে অল্প অল্প করে এগোতে এগোতে তারপরে গিয়ে মানুষ পরম সত্যকে প্রাপ্ত করতে পারে। এই জন্য এখানে এটা হচ্ছে পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের কথা অর্জুনকে বলছে, কারণ তিনি জানেন যে ওই জন্য উনি বলেছেন যে তাসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরণ যুদ্ধ চ, ভগবানকে সমর্পণ করে সব কাজে বর্ণ আশ্রম ধর্মের কর্ম করলে তাহলে মন শুদ্ধ হয়। তখন এই তিন অবস্থা তার মধ্যে গুণ লীলা করে চলেছে, মানে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি রাজগুণ তমগুণ সত্যগুণ সবকিছুর মধ্যে মিলে আছে, কিন্তু তাকে যিনি দেখছেন তিনি গুণাতীত, তিনি গুণাতীত। সেই জন্য এই তিন গুণের মধ্যে গুণ খুব ভরণ পোষণ করা সত্ত্বেও আত্মার মধ্যে কোনো গুণের সঙ্গে সম্বন্ধ নেই। এই যে নবম অধ্যায়ে তিনি এইটাকে বলেছেন যে ভূত ভর্তাচার্যতা নবমধ্যমে পঞ্চম শ্লোকে ভগবান বলেছেন যে ভূত ভর্তাচার্যতা মস্তানি সর্বভূতানি নাচ্যম তেষু অবস্থিত নচমস্তানি ভূতানি পশ্চিমে যোগমৈশ্বর ভূতভিত ন ভূতস্থ মম আত্মা ভূত ভাবনি, মানে ভূত সমস্ত ভূতকে ভরণ পোষণ করি কিন্তু ভূতের মধ্যে আমি নেই। এই যে চার আর পাঁচ নম্বর শ্লোকটা নবম অধ্যায়, এটা হচ্ছে পুরো বেদান্ত সিদ্ধান্তকে ভগবান শ্রীকৃষ্ণ ওখানে বলে দিয়েছে, মস্তানি সর্বভূতানি নাচম তেষু অবস্থিত নচমস্তানি ভূতানি, আবার তারপরেই বলছে না আমার মধ্যে কোনো ভূত নেই, আমার যোগ মায়ারূপী যোগের ঐশ্বর্যকে দেখো, তারপরেই আবার বলছে ভূতভৃত না ভূতস্থ, এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, ভূতভৃত না ভূতস্থ মম আত্মা ভূত ভাবনা, মানে আমি ভূতের সমস্ত ভূতকে মানে তিন গুণকে ভরণ পোষণ করি কিন্তু ওই ভূতের সঙ্গে আমার কোনো সম্বন্ধ না, ভূতস্থ ভূতে স্থিত হয়ে নয়, ভূত থেকে আলাদা থেকে। যেমন রজ্জু রূপে দেখা যাচ্ছে যে সাপ, সে সাপকে পুরো ভরণ পোষণ করে অধিষ্ঠান রজ্জু, কতটা লম্বা কখন নড়ছে হাওয়াতে সাপটা একটু নড়লো দড়িটা, ওই যে সাপটা নড়ছে আমরা কাটতে আসি, সাপটা কতটা লম্বা কালো কি কি সব রজ্জুর ভরণ পোষণ করছে তাকে, কিন্তু ওই সাপের সঙ্গে রজ্জুর কোনো সম্বন্ধ নেই। সম্পূর্ণ বিবর্তবাদ বেদান্তের যেটা মুখ্য সিদ্ধান্ত, ভগবান অর্জুনকে এখানে পৌঁছবার উপদেশ দিয়েছেন দ্বিতীয় অধ্যায়তে, এবং তারপরে নিজেও ওখানেই বলেছেন দ্বিতীয় অধ্যায়ে, তারপরেই বলেছেন যাবান অর্থ উদপানে সর্বত সম্প্লুত যাকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজান, এই কাজ তুমি কতদিন করবে, মানে কতদিন পর্যন্ত তোমাকে এরকম বর্ণ আশ্রমের ধর্ম পালন করতে হবে। তার জন্য উনি বলছেন যে দেখো, যেমন গরমের সময় ছোট ছোট জলাশয়ের অনেক মূল্য আছে, বাপি মানে কুয়ো হ্যান্ডপাম্প ছোট ছোট জলাশয়, এগুলো যখন গরমের সময় যেখানে জল কম সেখানে এগুলো খুব উপযোগিতা আছে, কিন্তু যাবান সর্বত সম্মান করুন বর্ষাকালে যখন বৃষ্টিতে সব জায়গায় জলে ভেসে গেছে তখন আর এগুলোর কোনো উপযোগিতা থাকে না। যাবান অর্থ উদপানে সর্বত সম্প্লুত দেখে আবান সর্বেষু বেদেষু, এইরকমের সমস্ত বেদের উপযোগিতা এতটুকুই, যতক্ষণ পর্যন্ত না জ্ঞান নিষ্ঠা আসছে ততক্ষণ পর্যন্ত অর্জুন তোমাকে বাপি কূপ তারা মতো ছোট ছোট জলাশয়ের মতন বর্ণ আর আশ্রম ভিত কর্ম করে নিজের জল পেপাসাকে মেটাতে হবে, কিন্তু যখন সেই জ্ঞান নিষ্ঠা এসে যাবে তখন সমস্ত দিকে জ্বর বুড়ো ভরে আছে, তখন তুমি আর তৃষ্ণা তোমার মধ্যে জাগবেই না, পূর্ণ মানে পিপাসা মিটে যাবে তোমার ওই জ্ঞানের আলোকে বা জ্ঞানের প্রকাশে। এই জন্য ওখানে যাবান আর এই দুটো শ্লোককে দেখবেন ভালো করে। সেটাই এখানে না মানে ভগবান ভাষ্যকার বলছেন এখানে যে অশ্ব দ্রষ্টা গুণাতীত, কিন্তু এই তিন গুণ এবং এই যে অবস্থার পরিবর্তন হয়ে চলেছে তিনি কিন্তু গুণাতীত, তার মধ্যে কোনো সম্বন্ধ নেই। তাই অর্জুনকে কি বলছে, তুমি সৃষ্টি দ্রষ্টা সাক্ষী আত্মা তাকে জানো, ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার জন্য তোমাকে ওই ওই ওই তত্ত্বকে জানতে হবে, ওখানে তাদাত্ম করতে হবে। তা কি করে করবে, নিতান্দ নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আত্মবাদ, যে যা কিছু দ্বন্দ্ব আসে না, সুখ দুঃখ শীত উষ্ণ ভালো মন্দ মান অপমান এগুলোকে দ্বন্দ্ব বলে আর কি, এই দ্বন্দ্ব থেকে উপরে উঠতে হয়। নিত্য সত্যস্থ মানে হামেশা নিজের সৎ ভাবের উপরে থাকতে হয়। সৎ মানে সৎ শব্দের অর্থ ভালো গুণ, নিজের সৎগুণকে সত্য গুণ বা সত্য গুণের বিকাশ নিজের মধ্যে বিকাশ করা, তারপরে পারমার্থিক যে সৎ মানে নিজে আমি জন্ম মৃত্যু থেকে রহিত আমি ভোগ পেপা এই ভাবনাকে মনের মধ্যে ধীর করতে। নির্দ্বন্দ্ব সেটা ক্রমে ক্রমে হবে, নির্দ্বন্দ্ব নির্যোগ হচ্ছে আত্মবান। এই যদি আমি এর মধ্যে মন লাগিয়ে রাখি তাহলে আমার শরীর কি করে ধারণ, শরীর নির্ভর কি করে হবে, বলছে আরে ওটার দায়িত্ব তো আমার, যোগক্ষেম বাহ, ওটা তুমি আমার চিন্তা করো, ওটার দায়িত্ব না তোমার চিন্তা করতে হবে, কিন্তু সে বিশ্বাস জাগত মানুষের মধ্যে সময় লাগে। মানে কি করতে হবে, আত্মবান মানে আত্মনিষ্ঠ ভাবো, ভগবত নিষ্ঠ হব, তাহলে বাকি তোমার সব দায়িত্ব। এই যে এখানেও সেরকম ভাবে ভগবান শঙ্করাচার্য বলছেন, ত্রয়ম এব ভাবেত মিথ্যা, তিনটা এই জাগ্রত সুষুপ্তি তিনটা অবস্থায় মিথ্যে, কারণ কি এগুলো গুণত্রয় বিনির্মিত নিশ্চয়ই গুণ্য ভাবার জন্য, এগুলো গুণ তোমাকে গুণত্বের বাইরে আসতে হবে। কারণ কি অশ্ব দ্রষ্টা গুণাতীত, এই যে নিশ্চয়ই গুণ্য বস্তুটা কে, তাহলে এই যে যে এইগুলোকে জানতে পারছেন, যিনি এইগুলোকে মানে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সমস্ত ব্যবহার গুলোকে যিনি জানতে পারছেন তিনি গুণাতীত। জানতে পারছেন মানে তার মধ্যে জানারূপী ক্রিয়া নেই, জানারূপী ক্রিয়া নেই, সেটা কি করে বোঝা যায়, সুষুপ্তি অবস্থায় জ্ঞান কেন জ্ঞানের ক্রিয়া হলে আমি জেগে থাকতাম, কিন্তু আমি জেগে নেই, অথচ উঠে বলছে আমি আনন্দে শুয়েছিলাম, কি করে জানো। তার মানে যার মধ্যে জানার ক্রিয়া নেই তিনি জানা জ্ঞান স্বরূপ হচ্ছেন, তিনি আনন্দ স্বরূপ হচ্ছেন, তার ফলে কি হয় উঠে আমরা বলি আমি আনন্দে ছিলাম। এই জন্য অশ্ব দ্রষ্টা গুণাতীত নিত্য হি এক চিদাত্মক, তিনি নিত্য, তিনি এক এবং সদা চৈতন্যময়, সদা চৈতন্য, তিনি একমাত্র চেতন তত্ত্ব সংসারী। ওই চেতন তত্ত্ব থাকার জন্য সংসারে অন্য বস্তুকে চেতন বলে মনে হয়, কিন্তু চেতনা তার একটাই আর বাকি সব জড়। এবং এই এই জন্য ভ্রান্তিতে আমাদের সাংখ্য দর্শন পুরুষকে, কারণ পুরুষ চেতন তাকে ভোক্তা বলে মান্যতা দিয়েছে বাস্তবিক পুরুষের, কারণ তারাও বলে যে পুরুষ অসঙ্গ, অসঙ্গই অয়ম পুরুষ তারা বলবে, অথচ কর্তা হচ্ছে প্রকৃতি, কেন তিন গুণের দ্বারা ক্রিয়া ক্রিয়া হয়, তিন গুণ আছে সেখানে, আর ভোক্তা পুরুষ, কারণ চেতন ছাড়া ভোগ হবে না, এইভাবে তাদের মান্যতা, কিন্তু তিনি সর্বদাই অভোক্তা অসঙ্গ অকর্তা। এভাবে ত্রয়ম এব ভাবে তিন, এটাকে বারবার ভাবতে হবে, যা কিছু ব্যবহার করছি এর মধ্যে কোনো পারমার্থিক সত্যত্ব নেই, ব্যবহারিক সত্যত্ব আছে, পারমার্থিক সত্যত্ব এর থেকে পিছনে, এবং ব্যবহারিক সত্যের সঙ্গে পারমার্থিক সত্যের কোনো বিরোধী নেই। যদি কালকে স্বপ্ন মান প্রাতিভাষিক সত্য ব্যবহারিক সত্য, বেদান্তে তিনটে সত্যের মান্যতা দিয়েছে, প্রাতিভাষিক সত্য ব্যবহারিক সত্যত্ব পারমার্থিক সত্য। প্রাতিভাষিক সত্য মানে আমরা স্বপ্নে যেটা দেখি, কালকে স্বপ্ন দেখলাম যে সমুদ্রে বিরাট ঢেউ এসছে আর বা আমাদের এই আশ্রমটা জল ঢুকে পড়েছে, তাহলে আজকে কি আর এখানে বসে পাঠ করতে পারতাম, তার মানে ওটা স্বপ্ন মিথ্যা। এই প্রাতিভাষিক সত্যের সাথে ব্যবহারিক সত্যের কোনো বিরোধ নেই, কারণ দুটো সত্তাই আলাদা, একদম আলাদাই সত্তা। সেরকম ব্যবহারিক সত্যের সাথে পারমার্থিক সত্তারও কোনো বিরোধ নেই, কারণ ওটা হায়ারের, এটা ওকে স্পর্শ করতে পারে না। তাই ব্যবহারকে করতে করতে বুঝতে হবে এর মধ্যে মিথ্যাত্ব আছে, পারমার্থিক সত্য হচ্ছে যিনি এটাকে বুঝছে, অথচ বোঝার প্রক্রিয়া তার মধ্যে নেই, তিনি কেবল প্রকাশক পাত্র। এইভাবে ধীরে ধীরে নিজের মানে যথার্থ স্বরূপের দিকে নিজের মানটাকে নিতে হবে, যখনই আমরা এটা নিতে পারবো না তখন কি হবে দেখবেন, যে ভগবান ধীরে ধীরে আপনি আপ এই প্রতিবন্ধকগুলো সরিয়ে দেবেন। আগে আগে ধীরে ধীরে প্রতিবন্ধ, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন না যে বউ যখন গর্ভবতী হয় তখন শাশুড়ি তার কাজ কমিয়ে দেয়, সেরকম ঠাকুরের তো কথাই রকম, তো ওই রকমই আর কি, যে যখন আমাদের মনটা ভগবত প্রাপ্তির জন্য ভর্তি থাকবে তখন ভগবান আপনি আপ জাগতিক ক্রিয়া সংসারের প্রতি আকর্ষণ আপনাকে কমিয়ে দেবেন, কিন্তু আমাদের মনটাকে ভগবত প্রাপ্তির ইচ্ছায় ভর্তি হবে পুরো, ফিল্ড উইথ দ্যাট থট, তখন ভগবান আপনি আপনি জাগতিক বস্তু সম্বন্ধে চিন্তা কমিয়ে দেবেন। আগে শ্লোকে আবার বলছেন, যৎবত মৃথি ঘট ভ্রান্তি সুক্ত বা রজতস্থিতম, যৎবত মৃদি ঘট ঘট ভ্রান্তি সুক্ত বা রজতস্থিতম, তদ্বত ব্রহ্মণি জীবাত্যম ভ্রান্তা পশ্যতি নশ্বতঃ, যৎবত মৃদি ঘট ভ্রান্তি সুক্ত বা রজতস্থিতম তদ্বত ব্রহ্মণি জীবাত্যম ভ্রান্তা পশ্যতি নশ্বতঃ, যৎবত মৃদি ঘট ভ্রান্তি সুক্ত বা রজতস্থিতম তদ্বত ব্রহ্মণি জীবাত্যম ভ্রান্তা পশ্যতি নশ্বতঃ। তত ক্লিয়ার স্টেটমেন্ট দেখুন, এখানে যেমন করে মাটি আছে সেখানে, কিন্তু আমরা সেটাকে ঘটের মর্যাদা দিয়ে ব্যবহার করি, ঘট ভেবে নিয়ে বাস ঘট দেখছি আমি মাটিকেই, মাটিরই একটা বিশেষ সংস্থান বিশেষ একটা আকার বিশেষকে আমি ঘট বলছি, কিন্তু আমরা মাটিটাকে ভুলে গিয়ে ঘটটাই ধরে নিয়ে আছে, ঘটেরই ব্যবহার করতে থাকি। যেমন সুবর্ণের, সুবর্ণটা একটু বেশি দামি জিনিস তো, তাই জন্য ওখানে মাঝে মধ্যে সুবর্ণ বুদ্ধি আসে, কিন্তু মাটির বেলায় সেটা হয় না, মাটি ঘটটাই ঠিক, মাটিটা মাটি তো মাটি আর কি, কিন্তু যদি সোনার গয়না হয় তখন গয়নার প্রতি আকর্ষণ থাকে, সোনার দৃষ্টিও তো থাকে না, কিন্তু সোনার দৃষ্টিও থাকে, কারণ কি এটা সোনার যেহেতু অতটা পয়সা চুকাতে হয়েছে আমাকে, ওই ওই জন্য থাকে খানিকটা, কিন্তু বাস্তবিক ওখানে আছে তো সুবর্ণই, সুবর্ণই খালি ভিন্ন আকারে দেখা যাচ্ছে। এর মধ্যে যদ্বত মৃদি ঘট ভ্রান্তি, যেরকম মৃত্তিকাতে ঘটা বলে ভ্রান্ত হয়, মৃত্তিকাই আছে ওখানে, সুক্ত বা রজত স্থিতম, দেখুন এটা পরিণামবাদকে আশ্রয় করে বলছে, যেমন করে মৃত্তিকাতে ঘড়া স্থিত আছে এটা পরিণামবাদকে বলছে, কিন্তু সুক্ত বা রজত স্থিতম, কিন্তু সুক্তিকাতে রজত সেখানে এটা কিন্তু বাদ, এটা বিবর্তবাদ, মানে শক্তিকা যেটা তার মধ্যে রজতের চাকচিক কথা, বা একটা কাঁচের টুকরোকে আমি পয়সা ভেবে নিলাম, কাঁচের টুকরোকে যে পয়সা ভাবলাম, ওই কাঁচের টুকরোতে যে পয়সাটা উৎপন্ন হলো সেটা কিন্তু কোনো পরিণত হয়নি, এটা আমার একটা মনের ভাবনা মাত্র, এটাকে বিবর্তবাদ বলে। অতাত্ত্বিক অন্যথা ভাব, তাত্ত্বিক অন্যথা ভাব হচ্ছে পরিণামবাদ, অতাত্ত্বিক অন্যথা ভাব মানে অতিষ্ঠানের কোনো পরিবর্তন না করে ব্যাস যদি আমি সেটাকে অন্যরকম ভাবে দেখি সেটাকে বলে বিবর্তবাদ। তাই সুক্ত বা রজত স্থিতম, যেমন শক্তিকাতে রজত বিদ্যমান আছে, তদ্বত ঠিক সেই রকম ব্রহ্মণে জীবত্বম, নিজের ব্যাপকতা পূর্ণতার মধ্যে যে জীবত্ব এটাও একটা ভ্রান্তি, আমি মানুষ, আমি জীব, আমি জীবাত্মা, আমি ধার্মিক, আমি এইগুলো সবই ভ্রান্ত করি, অজ্ঞান, এগুলো সব অজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার, এই জন্য মধ্যে তদ্বত ব্রহ্মণে জীবাত্মম ভ্রান্তা পশ্চাৎ, ব্রহ্মের মধ্যে যে নিজের ব্যাপকতা পূর্ণতা সঙ্গতার মধ্যে যে জীবত্বের কল্পনা সেটা হচ্ছে ভ্রান্তিতে হয়, ভ্রান্তিয়া পশ্যতি, ভ্রান্তি দ্বারা নশ্বত, পারমার্থিক সেখানে কখনোই জীবত্ব আসেনি, পারমার্থিক সেখানে জীবত্ব কখনোই আসেনি। এজন্য বলছে যদ্বত মৃদি ঘট ভ্রান্তি, যত যেমন কিনা মৃত্তিকাকে আমরা ঘট রূপে দেখি, এটা হচ্ছে পরিণামবাদ, কারণ কি ওখানে কিছু প্রসেস আছে, আর সুক্ত বা রাজত শীতম, এবার পরিণামবাদকে দিয়ে বুঝিয়েছে যে কার্য কখনো কারণকে ছেড়ে থাকতে পারবে না, এটা আমরা দেখতে পাই, বিবর্তবাদ এই সিদ্ধান্তটা কিন্তু আছে যে যা কিছু আমি দেখতে পাচ্ছি রজ্জুর উপরে সেটা রজ্জুকে ছাড়া ছেড়ে কখনো থাকতে পারবে না, মানে কার্য কখনোই কারণ থেকে ভিন্ন নয়, এটা তো দুটো বাদেই সমান, কিন্তু একটা বাদে কারণটা পরিণত হয়েছে আর একটা বাদে কারণে কিছুই হয়নি, কারণ সর্বদাই শুদ্ধ অসঙ্গ করে হচ্ছে, এই দুটি ভিন্নতা ঠিক সেই রকম তৎপদ ব্রহ্মণি জীবাত্মম ভ্রান্তা, ঠিক সেই রকম আমি নিজের মধ্যে যে আমরা ব্রহ্মতে আমার ব্যাপকতা আমার পূর্ণতা আমার অসঙ্গতার মধ্যে আমি মানুষ আমি ব্রাহ্মণ আমি পুরুষ আমি স্ত্রী এগুলো সব এই জীবত্ব ভাব এটা দরকার বা এটা হলে ভালো এগুলো সব ভ্রান্তিতে আমাদের মধ্যে আসে, নশ্বত বাস্তবিক আত্মার সাথে এর কোনো সম্বন্ধই নেই বা ভোগের সঙ্গে আত্মার সাথে কোনো সম্বন্ধ নেই, কারণ কি আত্মা সর্বথাই অসম্ভব, চেতনারও ভোগ নেই জড়েরও ভোগ নেই, অথচ অদ্ভুত এক ভ্রান্তির মিলন, যে ভ্রান্তি অজ্ঞান যে আমরা ভোগের ইচ্ছায় এইটা দরকার ওটা দরকার এগুলো এই ভিত্তিগুলো মনের মধ্যে উঠতে থাকে। যখন যেমন কি হয় যে একবার যদি আমরা সেই অধিষ্ঠান তত্ত্বকে জেনে নিতে পারি তখন কিন্তু আর সেই ভ্রান্তি হবে না, তখন কিন্তু বুদ্ধি স্থির থাকবে। এরকমই শাস্ত্র পড়ে বারবার বিচার করতে করতে যদি আমার নিজের স্বরূপ সম্বন্ধে নিজের একটা দৃঢ় নিষ্ঠা এসে যায়, তখন কিন্তু আর শরীরের আদি ব্যাধি বা শরীরের ব্যবহার নিয়ে মনের মধ্যে কোনো ভবিষ্যৎ, ভূত ভবিষ্যৎ, বর্তমানে কোনো চিন্তা আসে না। সামান্য রূপে কোনো বৃত্তি উঠলো তো সেখানেই সেটা নষ্ট হয়ে যায়। কারণ কি, অধিষ্ঠান তত্ত্বের জ্ঞান হলে আমরা জানতে পারি যে ওখানে সর্প নামক বস্তু তৃণকালে ওখানে নেই। ঠিক সেই রকমই শুদ্ধ আত্মার সম্বন্ধে বোধ উৎপন্ন হলে পরোক্ষ জ্ঞান থেকেও, অপরোক্ষ অনুভূতি হলো তো কথাই কি, পরোক্ষ জ্ঞান থেকেও এই ভূত ভবিষ্যৎ বর্তমান নিয়ে যে একটা আননেসারি অ্যাংজাইটি যাকে আমরা বলি, কি হবে কি করবো কেমন, এসব কারণ কি আত্মার মধ্যে তো এগুলো নেই, এগুলো তো মনের মধ্যে। আপনি যখন ওগুলোকে দেখতে থাকবেন মনের লেভেল আছে, মানে ভোগগুলো আমার মধ্যে নেই, মনের সঙ্গে তাদাত্ম্য না করে, যেমন আমরা সিনেমা দেখি বসে বসে, সিনেমা দেখে সিনেমা আনন্দ সুখী দুঃখী হতে থাকি, সেরকম একটু হবো আবার 3 ঘন্টা পরে নিজের মধ্যে, এইরকম হয়তো একটা জীবনে কিছু একটু ওই মনের মধ্যে যে ফিল্ম গুলো রেকর্ড করা আছে ওইগুলো সিনেমাটা দেখতে থাকুন, আর তারপরে তখন স্বরূপ সম্বন্ধিত সিনেমাটা শেষ হয়ে যাবে, ব্যাস নিজের স্বরূপে স্থির। এইরকমই কুসুম মনে জগতে একটা চিত্রের মতন নিজের মধ্যে বয়ে চলেছে, আমি সেই চিত্রের দ্রষ্টা আর কি। শুদ্ধ আত্মার দেখুন কি হয়, যেমন আমরা কোনো ফিল্ম দেখতে যাই তখন কি হয়, তার ফলে তার একটা সাদা পর্দা থাকে এবং একটা লাইট থাকে পেছনে, একটা প্রজেক্টর, যার মধ্যে থেকে ফিল্মের ছবিগুলো ওই পর্দার উপরে এসে পড়ে। যখন আমরা ওই ছবিগুলোকে দেখি তখনও কিন্তু আমার দৃষ্টি পর্দার উপরেই আছে, আমি ওই পর্দার উপরে পর্দাকেই দেখছি, কিন্তু ওই পর্দার উপরে সাদা পর্দাকে না দেখে ওই যে সমস্ত কালারফুল জিনিসগুলো আছে ওখানে মনটা আটকে যাচ্ছে, ওখানে মনটা আটকে যাচ্ছে। এটা একটা খুব সূক্ষ্ম জিনিস, এটাকে যদি বুঝতে পারেন, মানে ওখান থেকে তো যেহেতু টিকিট কেটে ঢুকেছি 3 ঘন্টা ওখানে বসে থাকতে হবে, তাই আর সাদা পর্দা, ঠিক এর এখানেও আমরা আমাদের পুণ্য বা পাপ এই টিকিট কেটে ঢুকেছি এই শরীরের মধ্যে, এই পুণ্য বা পাপের টিকিট কেটে শরীরের মধ্যে ঢুকেছি, এবার যতক্ষণ এই শরীরের ফ্রেমটা চলতে থাকবে আর কি ততক্ষণ দেখতে হবে। কিন্তু মনের থেকে এটা নিশ্চয় করে নিতে হবে যে ওখানে সাদা পর্দাটাই বিদ্যমান আছে। এখানে দৃষ্টান্ত দৃষ্টান্তের ভিন্নতা হচ্ছে এই যে সাদা পর্দাটাও শুদ্ধ চেতনাত্মা, পেছনের লাইটটাও শুদ্ধ চেতনাত্মা, মাঝখানে ফিল্মটা হচ্ছে মাইন্ড, মাইন্ডে যত সংস্কারগুলো আছে আর কি। তাহলে আমি আমার দিকে তাকিয়ে আছি, মানে এখানে কর্ম করতে না, মানে শুদ্ধ আত্মাই সাদা পর্দার মধ্যে সবকিছু মনের মাধ্যমে দেখছে। এইখানটায় যদি আমি বুঝতে পারি, আরে আমারই প্রকাশে আমার মনকে আমার পর্দায় আমি দেখছি, দেখুন চিত্র আনন্দ নিতে থাকবেন, আপনি তাদাত্ম্য করবেন না, তাদাত্ম্য করবেন না, এত অদ্ভুত। যদি একবার এই জিনিসটাকে মানুষ বুঝে ফেলতে পারে, দেখবেন যে দুঃখ আপনাকে স্পর্শ করবে না, দুঃখ আসবে কিন্তু দুঃখ দুঃখী হয়ে চলে যাবে, দুঃখ আরে কি হয়েছে আমাকে তো এ কোনো জিজ্ঞাসাই করে না কি হচ্ছে, এরকম হয়। কারণ আপনি দেখতে থাকবেন তখন তাকে, সুখও সেরকম হবে, সুখের সঙ্গেও তাদাত্ম্য করবেন না, কারণ তাহলে আবার সুখ দুঃখ, যদি সুখের সঙ্গে তাদাত্ম্য করে বলি তাহলে দুঃখের সঙ্গেও করতে হবে তাদাত্ম্য, সুখ শেষ হয়ে গেলে দুঃখী হয়ে যাব। সুখকেও দেখতে থাকুন, আর সামনে একটা সাদা পর্দা থাকে, যখন আমরা চিত্রকে দেখি তখনও কিন্তু আমি পর্দার দিকেই তাকিয়ে আছি এবং পেছনের লাইট, এখানে 3টে আলাদা আলাদা বস্তু দেখা যাচ্ছে, একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে মাঝের ফিল্ম রিল রোল রিলটা, আর সামনে একটা পর্দা, যখন চিত্র শুরু হয়নি আর কি। কিন্তু যেই মুহূর্তে চিত্র শুরু হয়ে গেল তখন কিন্তু আমি লাইটটাকেও ভুলে যাই, পর্দাকেও ভুলে যাই, ওই চিত্রতে মন একদম এনগ্রস্ট হয়ে থাকে আর কি। কিন্তু এখানে সেই রকমই যে আত্মার প্রকাশ, ভেতরে শুধু আত্মার প্রকাশ আছে, বাইরের জগতেও আত্মার পর্দা, বাইরের জগৎটাতে আত্মার সাদা পর্দা আছে, বাইরের জগৎ আর ভেতরে আত্মার প্রকাশ আছে, আর মাঝখানে ফিল্ম হচ্ছে আমাদের মন। তাহলে কি করছে মন, ওই পেছনে আত্মার প্রকাশ দিয়ে বাইরের সাদা পর্দার উপরে প্রজেক্ট করছে ফিল্ম, প্রজেক্ট করছে ফিল্ম। এবার আমরা ওই দেখছি কিন্তু সাদা পর্দাকে, কিন্তু সাদা পর্দাকে দেখতে পাচ্ছি না, ওই ফিল্মের মধ্যে যেগুলো ঘটনাগুলো আছে ওইগুলোকে দেখতে থাকছি, আর তার সঙ্গে ওই সুখ ঘটনার সাথে তার সঙ্গে সুখ দুঃখে, কেউ কেউ সিনেমা দেখতে গিয়ে কেঁদেও ফেলে, হাসিও রাগও হয়, ঠিক এইভাবে আমাদের জীবন চলেছে। এইভাবেই একটাকে ভালো করে বুঝতে হবে আর কি, সম্পূর্ণ বিশ্ব একটা সাদা পর্দা, শুদ্ধ চেতন আত্মা, পেছনে আত্মার প্রকাশ। আর সেই পেছনে আত্মার প্রকাশে আমাদের জন্মান্তরের সংস্কার থেকে মনে যে ঋণ গুলোকে গুটিয়ে রেখেছে সেইগুলোকে আমাকে দেখতে হবে। একটা লোক একটা ফিল্ম বারবার দেখতে যেত, দোকানের টিকিট বিক্রি করে, সে জিজ্ঞাসা করে তুই একই দু তিনবার দেখছিস, আসে কি ব্যাপার? তো বলছে না, একটা সিন এসেছিল ওখানে যে একটা ছেলে একটা মেয়েকে টেনে নিয়ে জঙ্গলের মধ্যে গেলো, সময় একটা ট্রেন এসে গেল। আমি এটা ভাবছি ট্রেনটা তো কখনো কখনো লেট করবে, তাহলে কি করছে আমি দেখবো, কিন্তু সে জীবনে হবে না, কারণ কি ভগবান চিত্রকার সেই চিত্রকে বানায়নি। ও ভাবছে যে আজকে তো ট্রেনটা রাইট টাইমে এসে কালকে হয়তো লেট করবে, কিন্তু সে তো সেরকম তো চিত্রকার তো সেরকম বানাননি চিত্রটাকে। সেই রকমই যা কিছু হচ্ছে সেখানে এটা পরিবর্তন, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট, যা আসছে দেখতে থাকুন। এমন একটা সাক্ষী ভাবে পৌঁছে যাবেন না, দেখবেন ভেতরে সব সময় আনন্দ থাকে। দিস ইজ দ্য ফ্যাক্ট অফ দ্য লাইফ, এটা হচ্ছে জীবনের সত্যতা। এই জন্য জীবনের সঙ্গে মানে যুদ্ধ করলে হবে না। জীবনের আনন্দ যেমন সিনেমা দেখতে গিয়ে আমরা আনন্দ নেই, পয়সা দিয়ে টিকিট কেটে রোমিও জুলিয়েট সেগুলো অনেক অনেক ছোট বেড়াচ্ছে, দেখি কাঁদ কাঁদছে আর কি, সে কেন তোর সঙ্গে দাদাত্মতা করে আর কি। সেরকমই এইরকমই আমরা আমাদের শরীরের অনেক ঘটনাগুলোকে দেখে, তোর কেউ সিনেমা হলে বসে কাঁদে, কেউ হাসে, কেউ রাগ হয়, যেরকম যেরকম চিত্র আসতে থাকে, জাস্ট লাইক দ্যাট, যে আমি যেন এই সাদা পর্দার উপরে, আমার পর্দার উপরে, আমার প্রকাশে আমি আমার মনোবৃত্তি গুলোকে দেখতে থাকছি। জীবনের কোন সুখ দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না, 3 ঘন্টার সিনেমা দেখে আনন্দ করে বেরিয়ে আসবে। এইরকমই এই ছোট্ট জীবাণুটাও 3 ঘন্টার মতনই সময় আর কি, ভগবানের হিসাবে ভগবানের সময় মানে ব্রহ্মার সময় হিসাবে আমাদের মানুষ জীবনও ওই রকমের সময় মাত্র আর কি। পূর্ণভাবে টিকিট কেটে এই হলে ঢুকেছি, এবার যতদিন এই হলে চিন্তা চিত্রটা চলবে সেটাকে আমরা দেখতে থাকবো, ব্যাস। আপনাকে সেই চিত্র কখনো স্পর্শ করতে দেবে না। এটাকে বোঝাবার জন্য এখানে বলেছে যথা, আগে শ্লোকটাকে বলছে দেখুন 60 নম্বর শ্লোকটাকে, অদ্ভুত, মানে বেদান্তকে বুঝতে পারলে না দেখবেন যে এমন ভেতর থেকে একটা আনন্দ থাকবে, কখনো দুঃখ আপনাকে স্পর্শ করবে না। আর এটা তো আমারই বানানো তো চিত্র, আমি তো এর প্রডিউসার, আমি ডাইরেক্টর, and I am enjoying my own film, that's all, life ends over there. এই জন্য এখানে আগে বলছে যথা, আগে 60 নম্বর যথা মৃদি ঘটো নাম কনকে কুণ্ডলাভিধা, যথা মৃদি ঘট নাম কনকে কুণ্ডলাভিধা, সুক্তৌ হি রজত খ্যাতি জীব শব্দ তথা পরে, সুক্তৌ হি রজত খ্যাতি জীব শব্দ তথা পরে, যথা মৃদি ঘটো নাম কনকে কুণ্ডলাভিধা, সুক্তৌ হি রজত খ্যাতি জীব শব্দ তথা পরে, যথা মৃদি ঘট নাম কনকে কুণ্ডলাভিধা, সুক্তৌ হি রজত খ্যাতি জীব শব্দ তথা পরে। যেমন মৃত্তিকাকেই আমরা ঘট নামে বলি, যেমন সোনাকেই আমরা কুণ্ডল বা কোনো মালা বলে বলি, হার বলে, হার মালা বালা যা কিছু বলি, যেরকম সোনাকেই বলি, ঠিক সেরকম শুক্তিকাকেও আমি রজতই বলি। এতে এই দুটো হচ্ছে পরিণামবাদ, ওপরের দুটো পরিণামবাদ, শুক্তিকাতে রজত হচ্ছে বিবর্তবাদ। সেই রকমই জীব শব্দ তথা পরে, এই পরমাত্মাতে জীব শব্দ সেই রকমই ভ্রান্তিতে প্রয়োগ হচ্ছে, জীবের মধ্যে কোনো পারমার্থিকতা নেই। জীব শব্দ তথা পরে পর মানে এখানে পরমাত্মাতে, পরব্রহ্মের মধ্যে যে জীব শব্দ প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে এই ভ্রান্তিতেই। মানে মৃত্তিকাকেই আমি ঘট বলছি, সোনাকেই আমি আভূষণ বলছি, এবং রজতকেই আমি শুক্তি বলছি, শুক্তিকেই আমি রজত বলছি, শুক্তিতে রজত ভ্রান্তি হচ্ছে কিন্তু আছি ওখানে শুক্তিকে। ঠিক সেই রকম এই পরব্রহ্ম পূর্ণ ব্যাপক শুদ্ধ চেতনকেই আমি জীব বলছি, একটা বিশেষ সংস্থানের সঙ্গে মিলিয়ে তাকে জীব বলা হচ্ছে। জীবের কোনো পারমার্থিক অস্তিত্ব নেই, জীব কোনো পারমার্থিক বস্তুই নয়। যদি পারমার্থিক হতো তাহলে জীবত্বের কোনোদিন নাশ হতো না, কোনোদিন মানুষ মুক্ত হতে পারতো না, সমস্ত শাস্ত্র বৃথা হয়ে যেত, মহাপুরুষের উপদেশ মানে নিরর্থক হয়ে যেত। কিন্তু জীবত্বের মধ্যে কোনো পারমার্থিকতা নেই, জীবত্ব একটা কল্পনা মাত্র, কেবল এই কল্পনা দিয়ে আমরা নিজেদেরকে ধরে রেখেছি। যতদিন পর্যন্ত এই কল্পনার সিনেমা হলে বসে সিনেমা দেখছি, ঠিক আছে, এনজয় ইট, বাট মনের থেকে এটা নিশ্চয় করে রাখতে হবে যে নিজের পুণ্য পাপকে দিয়ে, নিজের পুণ্য পাপ রূপে টিকিট কেটে চিত্র দেখতে এসছি আমি হলে, সংসার রূপে হলে আমি চিত্র দেখতে এসছি, শেষ হয়ে যাবে। এই যদি এইটা দু তিনবার মনের মধ্যে বারবার করাতে পারা যায়, ব্যাস, তখন আর ওই চিত্র শেষ হলে বাকি হচ্ছে তাদের কোনো মনের মধ্যে কোনো একটা স্পট দেখতে এসেছিলাম, ব্যাস, এইরকম আর কি সংসার ইয়েতে আমরা এরকম ভাবে এসেছি এবং একদিন সবাইকেই চলে যেতে হবে। কিন্তু কিছুদিনের জন্য কিছু কর্মের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত হয়, আবার সেই কর্মের প্রারব্ধ শেষ হলে তার সবাই আলাদা আলাদা হবে। এই জিনিসগুলো যতদিনের ভেতরে বসতে থাকবে, দৃঢ় হয়ে বসতে থাকবে, তখন কি হবে, সংসারে কোনো বস্তুর প্রতি মন আর আসক্ত হবে না। ব্যাস, আপনি মুক্তির আনন্দ, আসক্তি না হলে শরীর নিয়ে আসতে হবে না, ইচ্ছা থাকলেই শরীর নিয়ে আসতে হবে, এই জন্য ওইটা যেই মুহূর্তে চলে যাবে তখন আর আসতে হবে না। সেই জন্য এখানে বলেছে যথা মৃদি ঘটনা, যেমন মৃত্তিকাতেই ঘটনা, মানে মৃত্তিকাকেই আমরা ঘরা শব্দের দ্বারা বলি, আবার যেমন আর কি সুবর্ণ সোনা সোনাকেই আমরা বালা মালা হার এসব বলে থাকি আর কি, ঠিক সেই রকম যেমন কিনা শুক্তিকে আমরা রজত বলি, কিন্তু আছে ওখানে শুক্তি মাত্র, প্রান্তিতে রজত বলতি, ঠিক সেই রকম জীব শব্দ তথা বলে সেই পরমাত্মা পরম ব্রহ্মতে যে জীব শব্দ প্রয়োগ করা হচ্ছে সেটাও হচ্ছে এই ভ্রান্তিতে বা না বুঝতে পারার জন্য বলা হচ্ছে। বড় সমস্যা আছে এখানে, কারণ কি এই জায়গায় পৌঁছতে গেলে, কারণ কি পুরাকে পুরা বেদের পূর্ণ মীমাংসা দর্শনে পুরো কর্মকাণ্ড এই জীবকে মান্যতা দিয়ে বলা আছে, 80,000 মন্ত্র, তুমি এটা চাও তো এটা করো তাহলে এটা পাবে, এটা চাও তো এটা করো তো এটা পাবে। এখন এই যে জীবের মান্যতা জন্মান্তরে ধর্মকর্ম করে এমন দৃঢ়ভাবে মনে বসে গেছে, সেখান থেকে বেরিয়ে আসা বড় মুশকিল। কিন্তু তখন শাস্ত্রই আমাকে রাস্তা দেখায়, যখন এই এই কর্মকে একই কর্ম একই কর্মকে যখন তুমি সকাম ভাবে করেছো তখন তোমার ফল প্রাপ্তির ইচ্ছা ছিল, কিন্তু ওই কর্মটাকেই যদি তুমি একটুখানি মনের পরি মানে মনটাকে একটু ঘুরিয়ে করতে পারো তাহলেই তুমি কিন্তু তোমার অন্যরূপ দেখতে পাবে, তুমি নিজেকে অকর্তা অভক্তা রূপে দেখতে পাবে। কিন্তু ওই কর্মকেই তুমি যদি কর্তৃত্ব বুদ্ধি নিয়ে ব্রাহ্মণত্ব ধার্মিকত্বের মান্যতা দিয়ে করতে থাকো তখন কিন্তু তুমি নিজের অন্যরূপকে দেখবে, যেমন সোনাকেই ভিন্ন ভিন্ন রূপে দেখা যাচ্ছে এইরকমই তুমি নিজেকে অন্য রূপে দেখতে পাবে। এক মিনিট, একটা কেউ আমাকে দরজায় খটখট করছে আর কি, হ্যালো। এইভাবে এই জিনিসটাকে পারফেক্টলি বোঝা, এটাকে বিচার করতে করতে করতে করতে ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, জয় শ্রী কৃষ্ণ। Should I come 8:30? I didn't find cooker pressure. Oh. You have one missing pieces. But I've got Udar Pushar Kumar, I cannot do anything. I don't have it. Then leave it. Please don't forgive me. Oh, with please, the, please, I, please, please, and with please, due apology. Please. Okay. Sorry. এই এই জিনিসগুলোকে ভালোভাবে নিজের মধ্যে বিচার করতে হয়, যে যেমন মাটিটাকেই আমি ঘট বলছি, যেমন আমি সোনাকেই আমি কুণ্ডল বলছি, সেরকম যেমন শক্তিকাকে রজত বলছি, দুটো জায়গাতেই দেখুন আপনি এটা না পরিণামবাদ আর বিবর্তবাদকে মিশিয়ে বলছে, খালি এইটুকু বোঝাবার জন্য যে কার্য কখনো কারণকে ছেড়ে থাকতে পারে না। মানে যখন আমি নিজেকে জীব ভাবছি তখনও কিন্তু আমি নিজেকে ওই পূর্ণতার থেকে আমার কখনো কোনো কমই আসেনি, কিন্তু ভাবছি মান্যতা দিয়ে ফেলেছি তাই ওই রকম ভাবে ব্যবহার চলছে আর কি। এটাকে না বেদান্তে অভ্যাস লিঙ্গ বলেছে, মানে যে জিনিসটা আমি আপনাকে বোঝাতে চাই বা যেটা আপনার মনের মধ্যে আমি দৃঢ় করে রাখতে চাই সেটাকে বারবার বারবার বলতে হয় আর কি, বারবার ভাবতে হয়। তা আমি যদি বারবার, সেই জন্য এখানে এটাকে একটা অভ্যাস লিঙ্গ বলেছে, মানে গ্রন্থের তাৎপর্য নির্ণয় কি করে করা হয় তার মধ্যে একটা লিঙ্গ হচ্ছে অভ্যাস, উপসংহার অভ্যাস অপূর্বতা ফল, মানে শুরু কিভাবে করেছে, উপসংহার কি করে করছে, বারবার কোনটাকে বলছে তাতে বোঝা যায় যে বক্তা কি বলতে চাইছে। সেরকম এখানে গ্রন্থকার ভগবান শঙ্করাচার্য এই যে আমাদের ভ্রান্তিতে আমি নিজেকে জীব ভেবে তার মান্যতা দিয়ে আমি এই কাজ করছি ওই কাজ করছি, কিন্তু এটা আমাদের পারমার্থিক নয়। আমি যেখান থেকে ঘুরে গিয়েছিলাম পূর্ব মীমাংসা দর্শনে আমরা দেখি যে 80,000 মন্ত্র কর্মকাণ্ডে এবং প্রত্যেক কর্মের সাথে একটা করে ফল বলা আছে, যে কর্মকে যদি ফল ছাড়াই করতে হবে তাহলে সমস্ত কর্মের সাথে ফল কেন বলা হলো? এই প্রশ্ন আমাদের মনে দৃঢ়ভাবে জাগে এবং তখন আমরা তার উত্তর ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন আর কি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো আমাদের এখানে না জীব অনেক রকমের আছে, বেশিরভাগ জীবই হচ্ছে খাও পিও জীব, ব্যাস আমর জীব, খেয়ে মরে যাও ব্যাস হয়ে গেল, আবার আসবো আগে দিয়ে তবে। কিন্তু এইরকম জীব যাদের এরকম ভোগলিপ্স আছে তাদেরকে ধর্মের পথে আনার জন্য, যেহেতু এরকম জীবের সংখ্যা বেশি তাদেরকে ধর্মের পথে আনার জন্য শাস্ত্র বলে কি তুমি আনন্দ করতে চাও, ভোগ চাও, কেন লোকের থেকে ছিনা ঝাপটি কেন করবে বা লোক চুরি কেন করবে বা অসৎ পথ কেন অবলম্বন করবে? তুমি শাস্ত্র পথকে অবলম্বন করে চলো, তোমার কাছে সুখ সবসময় থাকবে। এই জন্য পুরোকে পুরো কর্মকাণ্ডকে 80,000 মন্ত্রের সঙ্গে ফলের কথা বলা আছে। তাহলে তার কারণ কি? ওই পামর জীবকে ধার্মিক বানাবার জন্য পরম করুণাময় শ্রুতিমাতা বা বেদ তিনি সমস্ত জীবকে ধর্মের পথে এনে তাকে মুক্তির দিকে নিয়ে যেতে চায়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। এই জন্য ওখানে তো কর্মে ফলের কথা বলা আছে, তাই আমি ফল শুদ্ধ করবো। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এইটুকু ডিফারেন্ট ভগবদ গীতায়, আগেও তুমি যুদ্ধ করেছো, আগেও তুমি অনেক যুদ্ধ করে জিতেছো, কিন্তু তখন তোমার মধ্যে এই ভাবনা ছিল না যে আমার মধ্যে ভগবান বসেই কাজ করছে। এখন তোমার মধ্যে এই ভাবটা আনতে হবে, যদি এই ভাবটাকে আনতে পারো তাহলে তোমার জীবত্বে চলে যাবে, তুমি তোমার শিবত্বে প্রতিষ্ঠিত হতে পারবে। সুতির এই অভিপ্রায়টা বুঝতে না পারার জন্য পুরো মীমাংসা একটা বিরাট প্রতিবন্ধক হয়ে গেছে আমাদের বেদান্তের জন্য, কিন্তু তবু আমাদের একটু এগিয়ে দিয়েছে স্থূল শরীর থেকে আমি আলাদা। এইভাবে ধীরে ধীরে ধীরে ধীরে শাস্ত্রের অর্থকে যদি আমরা বুঝতে পারি তাহলে দেখব সমস্ত শাস্ত্র সমস্ত মহাপুরুষ একই কথা বলে গেছে। শাস্ত্র বলছে এটা করো ওটা করো, করানো তো আমার অভিপ্রায় নয়, ওইটা করতে গিয়ে তোমার মনোবৃত্তিকে তুমি দেখো কি পরিবর্তন হচ্ছে, তারপরে সেটার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারছো কিনা, এটা হচ্ছে সাধনা। এবং এই সাধনায় সফল হলে তবে কিন্তু আমরা মানুষের স্বরূপ অনুভব করতে পারবো। লাস্টে শ্লোকটা পড়ে নেব, দেখুন অভ্যাস লিঙ্গ দ্বারা বলছিলাম, যথৈব ব্যোমনি নীলত্বম যথা নীরম মরুস্থলে পুরুষত্বম যথা স্থান তদ্বত বিশ্বম চিদাত্মনি, যথৈব ব্যোমনি নীলত্বম যথা নীরম মরুস্থলে পুরুষত্বম যথা স্থান তদ্বত বিশ্বম চিদাত্মনি, যথৈব ব্যোমনি নীলত্বম যথা নীরম মরুস্থলে পুরুষত্বম যথা স্থান তদ্বত বিশ্ববত বিশ্বম চিদাত্মনি। তখন দেখুন ছোটবেলা থেকে আমরা দেখে আসছি যে আকাশ নীল এবং স্ফেরিক্যাল, মানে একটা কটাহকার আকাশ, এবং এখনো সেরকমই দেখছি। কিন্তু পরে আমরা যখন বিজ্ঞান পড়লাম জানতে পারলাম না আকাশের কোনো রং আছে না আকাশের কোনো আকার আছে, কিন্তু এখনো কিন্তু আকাশকে নীল এবং আকার বলা দেখা যায়, কিন্তু আমি জানি যে না আকাশ নীল রং না আকাশের কোনো আকার আছে, কিন্তু দেখা যাচ্ছে সেরকম। আগে ওটাকে সত্য ভাবতাম, এখন আমি জেনে নিয়েছি ওর মধ্যে সত্যত্ব নেই। ঠিক সেরকম যথৈব ব্যোমনি নীলত্বম, যেমন আকাশের নীলিমা এবং আকাশের আকার, যথা নীরম মরুস্থলে অথবা যেমন মরুভূমিতে আমরা জল দেখতে পাই, মরুভূমিতে জলের ভ্রান্তি হয় আমাদের, তাই না? এই দেখুন যখন আমি আকাশকে নীল দেখছিলাম বা গঠাহকার ভাবছিলাম সেই সময়ের আকাশ, আর যখন আমি জেনে নিলাম যে আকাশের মধ্যে না নীল রং আছে না আকাশের কোন আকাশের মধ্যে কি পরিবর্তন হয়েছে, আকাশের কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে আমার বুদ্ধির, ঠিক সেই রকম পরিবর্তন হয়েছে আমার বুদ্ধির আমার জ্ঞানে, ঠিক সেই রকম যখন আমি নিজেকে জীব কর্তা ভোক্তা ভাবছিলাম আর যখন আমি জানলাম যে আমি অকর্তা ভোক্তা অসঙ্গ, আত্মার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে আমার বুদ্ধি, পরিবর্তন হয়েছে আমার বিচারের, পরিবর্তন হয়েছে আমার দৃষ্টিকোণের, ব্যাস এটাই জীবন মুক্তির স্থিতি, এটাই জীবন মুক্তির স্থিতি। যথেই বিয়মনি নীলত্বম যথা নীল মরুস্থলে, যেমন মরুভূমিতে আমরা জল দেখতে পাই, জলের জল রোজ রোজ আমি চাকচিক্যতাই দেখতে পাবো যতদিন রাজস্থানে থাকবো, কিন্তু জলের ভ্রান্তি আর হবে না, তখন জানবো যে ওখানে জল নেই, ওটাকে বলে একটা বালুর প্রতি মানে রিফ্র্যাকশনের জন্য, ওটা যারা বিজ্ঞান পড়েছেন জানেন যে রিফ্র্যাকশনের জন্য ওটা জল বলে প্রতীতি মাত্র হয়, তাই যেন যথা নীরব মরুস্থলে যথেই তেমনি পুরুষত্ব যা স্থান, মানে স্থান মানে হচ্ছে স্টাম্প বা ট্রাঙ্ক ট্রি, একটা কাটা গাছকে আমরা চোর বলে ভ্রান্তি মনে হয় আমাদের, কারণ কি আমার কাছে ধন দৌলত আছে, তো যদি চোরটা চুরি করে নেয়, এই জন্য ভ্রান্তিতে মনে হয় যে ওটা চলে যাবে, ওটা হারিয়ে ফেলবো, কারণ আমারও তো আসক্তি আছে। ওই জন্য ওই কাটা গাছ, ওখানে চোর নেই, কেউ আমার থেকে কিছু নিতে পারবে না, কিন্তু এটা আমাদের মনের ভ্রান্তি, মনের ভ্রান্তি। অদ্ভুত অদ্ভুত দৃষ্টান্ত দিয়ে এখানে বলেছেন, এখানে যে পুরুষত্বম যথাস্থানও, যেমন কিনা একটা কাটা গাছকে আমরা চোর বলে ভাবি, কেন হবে চোর বলে, চোর আমারটা নিয়ে নেবে, কারণ কি আমি কিছু পেয়েছি, আমার কাছে কিছু আছে, এবং ওর মধ্যে মমত্ব বুদ্ধি আছে, ওটা যেন আমার থেকে চলে না যায়, তাই জন্য আমার ভ্রান্তি হয়। ওখানে কোনো চোর বা পুরুষ কখনোই নেই, ওটা কাটা গাছ। আমার ভ্রান্তি মনে, ঠিক সংসারের বস্তুর প্রতি আমাদের এরকম আসক্তি হয়, তাই মনে ভ্রান্তি হয় এটা হারিয়ে যাবে বা এটা চলে যাবে, এটা না থাকলে কি হবে, আমি না থাকলে কি হবে, এই ভ্রান্তি গুলো মনের মধ্যে করতে থাকে। তদ্বৎ বিশ্বম চিদাত্, মানে ঠিক সেই রকম শুদ্ধ চেতনে বিশ্ব দেখা যায়, সে মানে বিশ্বের ভ্রান্তি মাত্র হয়, এখানে পারমার্থিক সত্যত্ব নেই, নাম রূপ দেখা যাবে কিন্তু নাম রূপের মধ্যে সত্যত্ব নেই। অদ্ভুত, এটা বারবার বলবেন, ঘুরে ঘুরে বলবেন, তদ্বৎ সত্যম জগৎ, তদ্বৎ বিশ্বম চিদাত্, মানে ঠিক সেই রকমই শুদ্ধ চেতনে সারা বিশ্ব দেখা যাচ্ছে আর কি। যেমন আকাশের নীলতা বা আকাশের আকার, যেমন কিনা মরুভূমির স্থানে জল, যেমন কিনা দেখুন এই মরুভূমিতে জল এবং পুরুষের স্থানের মধ্যে পুরুষ, এই দুটো কিন্তু আমাদের রাগ, মানে আমাদের আসক্তির জন্য আমরা দেখি, আমাদের জলের পিপাসা, আমাদের একটা হচ্ছে প্রাপ্তির ইচ্ছা আর একটা হচ্ছে হারিয়ে যাবার ভয়। এই দুটো দৃষ্টান্তকে একটুখানি সূক্ষ্ম ভাবে বিচার করুন, আমরা ব্যবহার কি করে করি, যথা নীরম মরুস্থলে মানে কি আমার প্রাপ্তির ইচ্ছা, তৃষ্ণা মিটাবার ইচ্ছা, আর পুরুষ স্থান মানে চোর, আমার থেকে জিনিসটা চলে যাবে, এই দুটোর থেকে ব্যবহার হতে থাকে আর কি, এই দুটোর থেকে ব্যবহার হতে থাকে। এই জন্য এই দুটোই এই জগতের মধ্যে আমরা আমাদের নিজেদের মনের ভ্রান্তিতে আমরা এগুলোকে দেখতে পাই, কিন্তু বাস্তবিক এখানে কিছু এরকম কিছু নেই, এক শুদ্ধ চেতন সর্বকাল ইদম ব্রহ্ম, সম্পূর্ণ জগৎ আত্মাই মানতে পারছে। ঠিক আছে, আজকে এখানেই রাখবো, আবার কালকে ক্লাস নিয়ে আমার মা আমি ভিন্ন, আর অসুবিধা করেছে সমস্ত কর্মের সঙ্গে একটা করে ফল জুড়ে দিয়েছে, এখন অথচ অভিপ্রায় অভিপ্রায় অভিপ্রায় হচ্ছে ফল ছাড়া করো, কিন্তু সমস্ত সর্ব, কারণ কি ওই পামর জীবকে বুভুক্ষু বানাবার জন্য, আর পামর জীবের সংখ্যা বেশি, তাদেরকে বুভুক্ষু বানাবার জন্য কর্মের সাথে কর্মের ফলকে জুড়ে দিয়েছে, কিন্তু অভীষ্ট অর্থ হচ্ছে কর্মের ফল ছাড়া কর্তৃত্ব বুদ্ধি ছাড়া কর্ম কর, তাহলে অন্তঃকরণ শুদ্ধ হয়ে যাবে। না তাহলে কি গীতায় যে ভগবান, গীতায় যে ভগবান কর্মযোগটা বলেছেন সেটাই পূর্বমীমাংসা থেকে, পূর্বমীমাংসাকে শুদ্ধ করার জন্য, তাই না মহারাজ? হ্যাঁ, মানে পুরো মীমাংসা দর্শনটাকে শুদ্ধ করার জন্য, ওটা তো ঠিক আছে মহর্ষি যেমিনি লিখেছেন, ওটা ভুল কিছু না, কারণ ওটা দরকার আছে, কারণ কি কর্মের মধ্যে দিয়ে না আসলে কখনো অন্তঃকরণ শুদ্ধ হবে না। যদি আমি আমার বর্ণ এবং আশ্রম ধর্মকে ঠিক মতন পালন না করি, তাহলে কোনোদিন আমি মুক্তির দিকে এগোতেই পারবো না, সেই জন্য ওটা অনুপযোগিতা নেই, উপযোগিতা আছে। আর ভগবান কতটুকু উপযোগিতা ওইটা গীতাতে পুরো ভালো করে ব্যাখ্যা করে বুঝিয়েছে, যে ওটার উপযোগ বললাম, যাবার অর্থ উদপানে সর্বত সম্প্লুত থাকে, তাবান সর্বেষু বেদেশু ব্রাহ্মণস্য বিজানাত। অদ্ভুত অদ্ভুত দেখবেন, এই এই সেই শ্লোকটাকে একটু ভালো করে ধ্যান দিন, যে নিজেই বলছেন দেখুন ওই দ্বিতীয় অধ্যায়তে এসছে, যে দ্বিতীয় অধ্যায়তে 42 নম্বর শ্লোক না, ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্ত বিপশ্চিতা বেদ বাদবাদ, যিনি ধর্ম এবং বেদের সমস্ত কর্মকাণ্ড ফল এসব করেছেন, তিনি আবার বলছেন যে ধর্ম ছেড়ে দাও, মানে যিনি পূর্বমীমাংসা দর্শনও ভগবানের থেকেই এসছে, আবার আত্মজ্ঞানও ভগবানের থেকেই এসছে, কিন্তু এই পূর্বমীমাংসা দর্শন কর্তা ভোক্তা রূপে দেখি আমার খানিকটা আমাদেরকে আসক্ত করে ফেলে, আর আমরা ভাবি কারণ কি হয় পুণ্য আচরণের ফলে, মানে ধর্ম আচরণের ফলে পুণ্য হয়, আর পুণ্য থেকে আমরা সুখ পাই, তখন মনের মধ্যে ভয় জন্মে যদি আমি পুণ্য আচরণ না করি তাহলে আমার সুখটা চলে যাবে, কিন্তু এর পেছনে যে স্বরূপ সুখ অনন্ত সুখ বসে আছে সেটা তখন মন ধরতে পারে না আর কি, মন সেটাকে তাড়াতাড়ি বুঝে উঠতে পারে না। প্রথম কি হয়, আমি ধর্ম আচরণ করছি, ধর্ম আচরণ ফলে পুণ্য হয়, পুণ্যের ফলে সুখ হয়, আমার জীবন শান্তিতে কাটছে, তখন আমি ধর্ম আচরণকে ছাড়তে পারি না, কিন্তু ওটাও যে একটা সোনার খাঁচা, ওটার থেকেও বেরিয়ে আসতে হবে, এই ভাবটা আনার জন্য পূর্বমীমাংসা দর্শনে উপযোগিতা আছে, কিন্তু তার উপযোগিতা কতটুকু সেটা ভগবান ভগবদ্গীতায় অর্জুনকে ভাব করে বুঝিয়েছে। আর ভগবানের মজা দেখবেন না, অর্জুনকে আমি কিরকম দেখুন দ্বিতীয় প্রথম অধ্যায়তে অর্জুন যখন বললো দু দলের সেনার মাঝখানে আমার রথটাকে দাঁড় করো আমি দেখবো কার সঙ্গে, ভগবান কিচ্ছু না ওখানে বলে কি ভীষ্ম দ্রোণ প্রমুখাত সর্বে সমচে মহিষিতাম, দুটো শব্দ এমন উচ্চারণ করলো জেনে শুনে আমার মনোবৃত্তিটাকে বদলে দিল। যেই লোকটা যুদ্ধ করার জন্য উঠেছিল পরীক্ষা করছে দেখো এখানে আসক্তি আসছে কিনা, প্রথম অধ্যায়ের 25 নম্বর শ্লোকটা ভগবানের পরীক্ষা কি করে শুরু হয়, কোনো উপদেশ নেই কিচ্ছু নেই, অর্জুন বললো ভগবান তুমি দু দলের সেনার মধ্যে আমার রথটাকে দাঁড় করো আমি একটু দেখ, ভগবান ওখানে ইন্টেনশনালি দুটো শব্দ উচ্চারণ করলেন ভীষ্ম দ্রোণ প্রমুখ সর্বে সমচে, এই যে পিতামহ আর তোমার গুরু তোমার সামনে দাঁড়িয়ে আছে, মানে কি তোমার প্রিয় বস্তু তোমার সামনে আছে, ওখান থেকে আসক্তি সরেছে কি সরেনি ওটা পরীক্ষা করার জন্য ইন্টেনশন শব্দ দুটো বললেন, বাস অর্জুনের মন ঘাবড়ে গেল যুদ্ধ করবো না। এবার সেটা এখন ভাগাতে ভগবানকে এত লম্বা গীতা বলতে হবে, এত লম্বা গীতা বলতে হবে, এটা এরকমই আমাদের মানুষের জীবন মা, যে আমাদের চেষ্টা করছি ভাবছি করবো যুদ্ধ কিন্তু হঠাৎ কোনো একটা মাইন্ডে এরকম একটা থট এসে যাবে অ্যাটাচ, ওখান থেকে মনটা আটকে যায়, ওখানে মনটা আটকে যায়। ঠিক আছে, জয় গুরু জয় ঠাকুর, হ্যাঁ যতটুকু শোনা যায় সেটা একটুখানি একলা একলা একলা একলা বসে একটুখানি এটাকে ভাবতেও হবে নিজেকে, একলা একলা যখন থাকেন তখন একটু একটু নিজের স্বরূপের ভাবনা কেন এগুলো বলা হচ্ছে এগুলো যদি ভাবেন না তো দেখবেন যে মনের মধ্যে একটা খুশি থাকবে সবসময়, কারণ শাস্ত্র আমাদের এত অদ্ভুত জিনিস দিয়েছে যে যেটা প্রাপ্ত করতে নিরতিশয় আনন্দকে প্রাপ্ত করতে পারে। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্ছতি পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমাবশিষ্যতে। প্রণাম মহানন্দ, প্রণাম গুরুজি, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ।